پیش تجویز کیے طریقہ حیات کو بندوں اور بندیوں تک پہنچانے کے لیے نبیوں اور پیغمبر علیہ الصلوۃ و تسلیمات کے سلسلے کو شروع کیا. ہر قوم کے لیے ہر زمانے میں اللہ پاک نے نبی اور پیغمبر بھیجے. آسمان سے کتابیں اتاری, اپنے پاس سے صحیفے دیے, علمی طور پر تعلیمی طور پر زندگی گزارنے کا طریقہ بتانے کے لیے علم دیا, اس علم پر عمل اور اس کے سانچے میں ڈلی ہوئی زندگی اس کے لیے نبی کو اسوہ نمونہ قرار دیا اور ہر ایک سے یہ چاہا, پوری قوم سے, پوری امت سے اور امت کے جتنے طبقات ہیں, غریب امیر چھوٹے بڑے مالدار جتنے بھی مرد عورت, ہر طبقے سے یہ چاہا کہ تمہیں اپنی زندگی کے چند روزہ دنوں میں اپنے آپ کو ایسا پابند بنا کے چلنا ہے کہ زندگی تمہاری نبی کے نمونے سے قریب ہوتی جائے. تم انسان ہو, بشر ہو, تمہارے درمیان ضرورتیں ہیں, کھانے پینے, پہننے اوڑھنے, مکان, سواری, شادی, یہ ضرورتیں ہیں, لیکن تمہیں اپنی تمام لائنوں سے چل کر تاجر کو تجارت کے راستے, کاشتکار کو کاشتکار کے راستے, حاکم کو حکومت کے راستے, مالدار کو مالداری کے راستے, عورت کو عورت کے راستے, ہر ایک کو آنا ہے نبی کے نمونے پر. اور قیامت کا میدان جو حق ہے, وشاعت حق, قیامت حق ہے, والجنت حق, والنار حق, والنبیون حق, ومحمد رسول اللہ حق. قیامت حق ہے, جنت دوزخ حق ہے, تمام نبی تمام پیغمبر حق ہیں, محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حق. جس ملک میں, جس خطے میں رہتے ہو, جون سے شعبے سے تمہاری زندگی کا تعلق ہے, اتنی بات یقینی ہے, یقینی ہے, یقینی ہے کہ تمہاری آخرت کے تمام مسائل کا حل اور تمہاری دنیا کے تمام حالات ان سب میں درستگی صرف اور صرف نبوت کے راستے سے آئی ہوئی خدائی تعلیمات اور اس کی عملی شکل دی ہوئی نبی کی زندگی, جو انہوں نے دیا اس کو لینا, جس سے روکا اس سے رک جانا, جس کے کرنے کو کہا اس کو کرنا, جس سے بچنے کو کہا اس سے بچنا, تمہاری دنیا اور آخرت کے تمام مسائل کا حل, تمہارے حالات کی درستگی صرف اور صرف اسی میں ہے. اور اسی کا نام جو زندگی گزارنے کا طریقہ اللہ نے اپنے بندوں کے لیے تجویز کیا ہے, اس کا نام دین ہے. خلاصے کے طور پر, کوئی ہو, کہیں ہو, کسی شکل میں ہو, ہر ایک کی دنیا اور آخرت کی کامیابی صرف دین ہی میں ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم, اما بعد, محترم دوستو, حضرات, بھائیو, میرے پتر میں اللہ تعالی حمد و ثنا پڑے حضور صلی اللہ علیہ وسلم پاٹ کریں, এরপরে কোরআনে কারিমের বিভিন্ন জায়গা থেকে আয়াত আয়াতের অংশ এবং একটা পুরা সূরা অনেক তেলাওয়াত করেন, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে কয়েকটা হাদিসের তেলাওয়াত করেন, এরপরে বলেন যে আল্লাহ তাআলা যে তার বান্দাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসাটা প্রকাশ করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে এই বান্দার জীবনযাপনের তরিকা পদ্ধতি ঠিক করছেন, যে আমার বান্দা দুনিয়াতে কিভাবে জীবনযাপন করবে এই পদ্ধতি আল্লাহ তাআলা ঠিক করছেন। এবং আল্লাহ তাআলার পছন্দনীয় পদ্ধতি, আল্লাহ তাআলার পছন্দনীয় জীবনযাপনের তরিকা নিয়ম, এটাকে বান্দাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে ধারাবাহিকতা চালু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন সময়ে নবীদেরকে প্রেরণ করছেন, কোন নবীকে আল্লাহ তাআলা তার পরিবারের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা বংশের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা শহর, কোন নবীকে আল্লাহ তাআলা একটা দেশ, এইভাবে আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করছেন। আল্লাহ তাআলার পছন্দনীয় ওই তরিকা, জীবনযাপনের ওই তরিকার পদ্ধতি দিয়ে, যেই তরিকার পদ্ধতি আল্লাহ তাআলার কাছে পছন্দ এবং ওই তরিকার দাওয়াত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের মাধ্যমে, যে তোমরা নিজেদের জীবনযাপন করার ক্ষেত্রে এই আল্লাহ তাআলার পছন্দনীয় তরিকাকে, পদ্ধতিকে অবলম্বন করো। এটার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন, আসমান থেকে কিতাব নাযিল করছেন, ছোট বড় অনেক কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করছেন, এবং আমলিভাবে কার্যক্রমে আল্লাহ তাআলার পছন্দনীয় তরিকাকে মানুষের সামনে নমুনা হিসেবে দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। নবী ওই তরিকা অনুযায়ী জীবনযাপন করে মানুষকে দেখাইছেন। এলেম অনুযায়ী জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে এলেম পাঠাইছেন, আমলি নমুনা হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন, এবং মানুষদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত ছিল যে তারা যেন নবী এবং আম্বিয়া কেরাম আলাইহিসসালাম যে পদ্ধতিতে, যে তরিকাতে জীবনযাপন করতেছে, এর সাথে যে মানুষের অভ্যাসগত জীবনযাপন করার যে দূরত্ব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এটাই ছিল যে এই দূরত্ব যেন আস্তে আস্তে কমতে থাকে, রোজানায় দূরত্ব কমতে থাকে, আস্তে আস্তে জীবনযাপনের ওই তরিকা মানুষ অবলম্বন করে যেই তরিকায় নবীন জীবনযাপন করে দেখাইতেছেন, ওই তরিকা যেন অবলম্বন করে। মেরে মোহতারাম দোস্তরা হুজুর বলেন যে সন্দেহাতীত একটা কথা, যে কেমন আগত অবশ্যই আসবে, যার মধ্যে কোন রকমের কোন সন্দেহ নাই, কোন প্রকারের সন্দেহ করার কোন সুযোগ নাই, কেমন আসবে, কেমন সত্য, শেষ বিচারের দিন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস-সালাম সত্য, আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন এই জমিনে নবীদের উপরে মানব জাতির জন্য তা সত্য, এই সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। আর দুনিয়ার মানুষের যত সমস্যা আছে এই পার্থিব জগতে, পরকালে এই সকল সমস্যার সমাধান এবং যা কিছু প্রয়োজন মানুষের আছে এই সমস্ত প্রয়োজনের পূরণ করার ব্যবস্থা, এবং দুনিয়া এবং আখেরাত এক কথায় দুনিয়া আখেরাত উভয় জাহানের কামিয়াবির জন্য শুধুমাত্রই আল্লাহ তাআলা দিন দিচ্ছেন। এই এতগুলো কথা সংক্ষেপ হলেই যে আল্লাহ প্রিয় মাখলুক মানব জাতি তাদের কল্যাণ কামিয়াবির সফলতার জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় যে তরিকা, ওই তরিকাকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে পাঠাইছেন, এবং আমলভাবে দেখানোর জন্য নবীরা ওদেরকে আমল করে দেখাইছেন, এইটার মধ্যেই নিহিত, শুধুমাত্র এইটার মধ্যেই নিহিত দুনিয়া আখেরাতের সমস্ত সুখ শান্তি নিরাপত্তা হেফাজত এবং কামিয়াবি সফলতা শুধুমাত্র এর মধ্যেই নিহিত রয়েছে। ہی ہے. دین کسے کہتے ہیں؟ دین زندگیوں میں کیسے آتا ہے؟ اور جب دین زندگیوں میں آتا ہے تو اس کے اثرات کہاں کہاں عائد ہوتے ہیں؟ خود آدمی کی اپنی شخصی زندگی پر، گھریلو زندگی پر، خاندانی زندگی پر، اس کی کمائی کی شکلوں پر، اس کے خرچ کرنے کی جگہوں پر، اس کے یہاں کی تقریبات پر، لوگوں کے ساتھ کے رہن سہن پر، آپس کے معاملات پر، اخلاق و عادات پر، اس کے اثرات کہاں کہاں قائم ہوتے ہیں. مرنے سے پہلے کی زندگی، پھر اس کے اثرات تکرار پر، قبر کے سوالوں کے جواب پر، پل صراط سے گزرنے پر، حساب کتاب پر، جنت دوزخ کے فیصلوں پر، اللہ جل جلالہ عم نوالہ کی رضا و خوشنودی اور ناراضگی اور غضب پر. یہ تین چیزیں ہمیں آپ کو سمجھنی ہے، اس لیے کہ دین وہ نہیں ہے جو میں سمجھا، دین وہ نہیں ہے جو آپ سمجھے، دین وہ نہیں ہے جو زید عمر بکر سمجھائے. دین وہ ہے جو دین لانے والے نبی نے سمجھایا. ہر زمانے کے نبی نے اپنی قوم کو دین سمجھایا. تو دین وہ ہے جو اللہ نے اپنے بندوں کے لیے تجویز کیا ہے. انبیاء کرام، رسول عظام علیہم الصلوۃ والتسلیمات کے واسطے سے بندوں اور بندیوں تک پہنچایا ہے. اسی لیے قرآن تو قیامت تک کے لیے ہے اور اس میں ہر ایک کی رہبری ہے. یہ بھی بتا دیا قرآن نے کہ نبی نے تو دین پہنچایا لیکن قوم نے اس میں تحریف کی، قوم نے اس کو بدل دیا، تو پھر اس پر اللہ کی طرف سے سزائیں کیا ہوئی اس کو بھی قرآن نے ذکر کر دیا. جنہوں نے نبی کی بات کو سمعنا و اطاعنا کیا اور اپنے آپ کو کبھی نہ چاہا نہ چاہا گرانی ہوئی، ناگواری گزری، ناگواری ہوئی، ہر حال میں نبی کی بات مانی، حق تعالیٰ جادو نے ان کو کتنا اونچا اٹھایا، دنیا کے اعتبار سے کتنے انعامات، آخرت کے اعتبار سے انعامات کے کیسے بڑے بڑے وعدے اور درجے، اس کو قرآن نے ذکر کر دیا. اسی لیے ہم سے یوں کہا ہے کہ تمہیں قرآن کی روشنی میں زندگی لانی ہے. دین کسے کہتے ہیں؟ دین زندگیوں میں آئے گا کیسے؟ اگر یہ دین زندگیوں میں آئے گا تاجروں کی، کاشتکاروں کی، غریبوں کی، امیروں کی، مردوں کی، عورتوں کی، حاکموں کی، پبلک کی، جب ان کی زندگیوں میں دین آئے گا تو اس کے اثرات دنیاوی زندگی کے شعبوں کے اعتبار سے اور آخرت کی سکرات سے لے کے آخرت کی آخری منزل تک اس کے کیا کیا اثرات ہوں گے. اگر اتنی بات سمجھ میں آ جائے گی تو پھر بے دینی کس کو کہتے ہیں، بے دینی زندگیوں میں کیسے آتی ہے اور بے دینی کے نتیجے میں زندگی کے مختلف شعبوں کا کیا حال، وہاں کیا اثرات ہوتے ہیں اور سکرات سے لے کے آخرت کے آخری منزل تک اس کے کیا اثرات ہوتے ہیں، وہ خود بخود ایسے سمجھ میں آ جائیں گے جیسے اجالا ہوتا ہے تو اندھیرا سمجھ میں آ جاتا ہے. اندھیرا کس کو کہتے ہیں؟ روشنی نہ ہونے کا نام اندھیرا. رات کسے کہتے ہیں؟ دن نہ ہونے کا نام رات. سردی کسے کہتے ہیں؟ گرمی نہ ہونے کا نام. جہالت کسے کہتے ہیں؟ علم نہ ہونے کا نام. پیار کس کو کہتے ہیں؟ دشمنی، عداوت نہ ہونے کا نام, یہ ساری چیزیں سمجھ میں آتی چلی جائیں گی جب وہ تین چیزیں سمجھ میں آئیں گی. تو بولیں جرا جی بولتے چلین যে নবী যে দিন নিয়ে আসছেন ওই দিন সমস্ত মানুষেরই ওই দিনের উপরেই চলতে হবে, চাই কৃষক হোক চাই চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক পুরুষ হোক মহিলা হোক, ওই রাস্তায় সবাইকে দিনের দিকে আসতে হবে. এরপরে উনি বলেন যে একটা জিনিস আমাদেরকে আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে যে দিন কি জিনিস, দিন কাকে বলে, দিন কি জিনিস. দুই নম্বর হল দিন আমাদের জীবনে কিভাবে আসে. তিন নম্বর হল দিন যখন আসে তার কি কি ফলাফল প্রকাশ পায় দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে, কবরে, হাশরের ময়দানে, বিচারের সময়, পৌঁছতে গোড়ায় এবং জান্নাত জাহান্নামের ব্যাপারে কি কি আলামত আর কি কি আশ্বাস প্রকাশ পায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজা অর্জন করার ব্যাপারে যে সন্তুষ্টি এবং রেজা অর্জন হওয়ার পরে আল্লাহ তাআলা কঠিন আজাবের থেকে বাঁচাবেন এবং হাজার রকম নিয়ামত যে আল্লাহ তাআলা এদের জন্য তৈরি করে রাখছেন, দিনদারদের জন্য তৈরি করে রাখছেন, ওইখানে দিনের আশ্বাস, দিনের আলামত ওইখানে প্রকাশ পাবে. অনুরূপভাবে আল্লাহ তাআলার নারাজির বেলায়ও বলে যে দিন যদি না আসে তাহলে ব্যক্তি জীবনে কি কি কুফল দেখবে, পারিবারিক জীবনে কি দেখবে, সামাজিক জীবনে কি দেখবে, এলাকাগতভাবে কি দেখবে, রাষ্ট্রীয়ভাবে কি দেখবে, মৃত্যুর সময় কি দেখবে, আর এর কবরে কি দেখবে, হাশরের ময়দানে কি দেখবে. আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে তখন আল্লাহ তাআলা জীবনে দিন না থাকে, আমার জীবনে দিন না থাকার কারণে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবেন, আমাকে রহমত থেকে দূরে ঠেলে দেওয়া হবে, আমাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করা হবে. বলেন যে এইগুলার আলোচনা করা, এগুলোকে জানা যে দিনের উপর না চললে কি কি হবে, চললে কি কি হবে. বলেন যে দিন ওইটার নাম না যেটা আমি বুঝছি, ওইটাকে দিন বলা যাবে না যেটা আপনারা বুঝছেন, জায়েদ উমর বকর যেটাকে বুঝছে ওইটার নাম দিন না, দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নির্বাচিত জীবন যাপনের ওই পবিত্র তরিকা পদ্ধতি, যেই তরিকার পদ্ধতি নিয়ে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম দুনিয়াতে আসছেন এবং সকল মানুষকে ওই জীবনযাপনের পদ্ধতি তরিকাকে অবলম্বন করার জন্য দাওয়াত দিচ্ছেন, সমানভাবে দাওয়াত দিচ্ছেন, কাউকে বাদ রেখে দাওয়াত দেন নাই. ওটা হলো দিন. যেই দিনের কথা আল্লাহ তাআলা কোরআন কিতাবের মধ্যে আলোচনা করছেন, শেষ কিতাব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জমানায় যেই দিন নামে বিভিন্ন জামানাতে বিভিন্ন নবীদের যে তরিকা ছিল এটার আলোচনা করছেন এবং ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন যেই সমস্ত মানুষরা দিনের মধ্যে পরিবর্তন করে ফেলছে তাদের আলোচনা করছেন এবং যারা পরিবর্তন করছে তাদের পরিণতি কি হয়েছে এবং আরো ভবিষ্যতে কি হবে এগুলোর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বা কারিমের মধ্যে করছেন. কোরআনে কারিমটা হলো আমাদের জন্য রাহবর, কোরআনে কারিমই হলো আমাদের জন্য পথ প্রদর্শক, কোরআনে কারিমের মধ্যে আমাদের সকলের জন্যই রাহবরি আছে, সকলের জন্যই পথ প্রদর্শনের ব্যবস্থা আছে. ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামে শাসক শাসিত, পুরুষ মহিলা, পড়ালেখা জানে না সকলের জন্যই রাহবরি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে রাখছেন. এই কোরআনে কারিমের রাহবরি অনুযায়ী যদি আর আমাদের জন্য হুকুম হলে এই কোরআনে কারিমের রাহবরি অনুযায়ী আমরা জীবনকে গড়ি, জীবনকে চালাই. বলে যে এই তিনটে জিনিস আমাদের জানতে হবে, যদি আমরা এই তিনটে জিনিসে জানতে পারি, একটা হলো দিন কি জিনিস, আর একটা হলো দিন আমাদের জীবনে আসবে কিভাবে, আর একটা হলো দিন যদি প্রকৃতপক্ষে আমাদের জীবনে আসে তাহলে আমাদের জীবনের বিভিন্ন ঘাটিতে বিভিন্ন ক্ষেত্রে কি কি প্রতিফলন আমরা দেখতে পাবো, সেগুলো জানা আর যদি দিন না আসে তাহলে কুফর কি দেখবো আমরা? ব্যক্তি জীবনে পারিবারিক জীবন থেকে শুরু করে একেবারে হাসত পর্যন্ত জান্নাত জাহান্নামের দৌড় পর্যন্ত আমরা কি কি দেখবো ওইগুলো আমাদের জানা, এই তিনটে জিনিস জানা আমাদের জন্য জরুরি। যদি এই তিনটে জিনিসকে আমরা প্রকৃতপক্ষে যেভাবে জানা উচিত যেভাবে জানা দরকার যদি আমরা জানতে পারি তাহলে বলেন যে মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বদিন কি, বদিন কি, দিনহীনতা কি, এটা জানার জন্য আর নতুন কোনো চেষ্টা বা নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না। দিন জানাটাই বদিন জানার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমনিভাবে অন্ধকারটা জানার জন্য অন্ধকারটা জানার জন্য আর কোনো কিছু দরকার নাই, যখন নাকি আলো আলো এসে যায় তখনই বোঝা যায় যে অন্ধকারটা কি ছিল। যেমনিভাবে রাত্রিকে জানার জন্য আর কিছু দরকার নাই, দিন যখন দিনের আলো যখন উঠে তখনই বোঝা যায় যে রাত্রি কি, রাত্রিটা হলো আর কিছু না, দিনের আলো না থাকাটা হইল রাত্রি। মূর্খতাটা আর কিছু না, এলেনের নূর এলেন না থাকার নামই হলো মূর্খতা, এলেন না থাকার নামই হলো মূর্খতা। বলে যে পরস্পরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা এটা কি বলে যে ইদের মধ্যে দুশ্মনী না থাকার না শত্রুতা না থাকার নামই হলো মহব্বত ভালোবাসা। এইটাকে বোঝার জন্য যেমন অন্য কিছু দরকার হয় না অনুরূপভাবে এই তিন জিনিস যেটা কয়েকবারই বলা হলো যে দিন কি, জীবনে আসলে কিভাবে, জীবনে আসার পরে কোন কোন জায়গায় মৌতের আগে আর মৌতের পরে কি কি প্রতিফলন ঘটবে, এই তিনটা জিনিসকে যখন আমরা জানতে পারবো তখন মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বদিন জানার জন্য আমাদের কোনো সময় নষ্ট ব্যয় করতে হবে না, অনায়াসে আমরা বদিনকে জেনে ফেলতে পারবো। যেমনিভাবে দিনের আলো শুরু হয়ে গেলে রাত্রিকে বোঝা যায় যে রাত্রিটা কি জিনিস ছিল। দিন ওহি হে জো আল্লাহ নে তাজবীজ কিয়া হে নবী কে রাস্তে সে বন্দো বন্দিয়ো তক পৌঁছায়া হে, ইসকো সমঝনা বহুত আসান হে। আজকাল দুনিয়া নই নই চিজে বনা রহি হে, ফ্যাক্টরিয়ো কে রাস্তে, কারখানো কে রাস্তে, ইন্ডাস্ট্রিজ কে রাস্তে সামান বন রহে হে। जो सामान बनाता है उस सामान के इस्तेमाल का तरीका बतलाता है और उसी के साथ साथ ये भी बतलाता है कि अगर ये सामान ये मशीन इस तरह इस्तेमाल की गई जिस तरह हमने बताया है तो फिर उसकी हिफाजत उसका नफा ये ये ये होगा। और अगर इस मशीन को हमारे बनाए सामान को हमारे बतलाए तरीके पर इस्तेमाल न किया तो पहला नुकसान तो यह होगा कि वो जो नफे की शक्ल थी वो उसी वक्त रुक जाएगी और उसके मुकाबले के जितने नुकसान हैं वो लगे बाद फिकर है जाती जिंदगी में घरेलू में उसमें इस तरह उसका नुकसान सामने आता चला जाएगा। ऐसे ही दीन वो है जो अल्लाह ने अपने बंदों के लिए तजवीज किया है, नबी के रास्ते से कहलवाया, उल्लिल मुमिनीन यगुद्दू मिन अबसारिहिम व यहफ़ज़ू फ़ुरूजहुम। प्यारे नबी आप इसे कह दीजिए, आंखें तो हमने भी है, ये जो आपको जो कहते हैं कि हम अल्लाह को मानते हैं उनसे कहिए कि वो अपनी आंखों की हिफाजत करें, अपनी नजरों की हिफाजत करें, शर्मगाह है उसकी हिफाजत फरमाए, उसकी हिफाजत करें। इसीलिए हज़रत अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने दोनों बातें फरमा दी और पूरी गारंटी और जमानत जबान हमारी दी हुई है क्या बोलना क्या न बोलना। हजूर ने फरमाया कि मैं अगमन ली मामई में लहपता ही और पकीदा ही अगमन लहुल जन्ना अब कमा काल अलैहि सलातु सलाम। जो दो चीजों की मुझे गारंटी दे दे, जबान की और शर्मगाह की, मैं उसको गारंटी देता हूं जन्नत की। अल्लाह के नबी ने इरशाद फरमाया, अल्लाह ने कहलवाया, आंखों का इस्तेमाल बताया, कानों का इस्तेमाल बताया, حرکت بتائی. ہر ہر آدمی ہماری دی ہوئی ہے زندگی, وقت کا استعمال بتلایا کہاں کتنا کیسے, پیسے کا استعمال بتلایا کہاں کتنا کیسے, کمانے کی شکلیں بتائی کہاں کتنی کیسے. ہم نے تجویز کیا ہے اگر انسانوں کے ہاتھ کی بنی ہوئی مشین انسانوں کے بتلائے طریقے پر استعمال ہوتی ہے تو اس کا نفع سامنے آتا ہے, نقصان سے بچ جاتے ہیں. اللہ جل جلالہ ومن وعدہ خالق کل شیء هو الخلاق العظیم. خالق صرف اللہ کی ذات, الا له الخلق, الا له الخلق. تخلیق صرف اللہ کی صفات میں سے اسی نے پیدا کیا ہے اور اسی نے اس مخلوق کو جینے مرنے کھانے کمانے رہنے سہنے اس سب کے طریقے بتلائے ہیں. ان تاریخوں کو انبیاء کرام اور رسل عظام علیہ السلام کے تسلیمات کے راستے سے اپنی مخلوق تک بندے بندوں تک پہنچایا ہے. دین کسے کہتے ہیں اس کو سمجھنے کے لیے یہ آسان سی مثال دی ہے. اس کے خلاف استعمال ہوگا تو اس کا نقصان, یہ بھی ساتھ کے ساتھ سمجھتے چلے جائیے. باتھ روم ہوتے ہیں, غسل خانے ہوتے ہیں, اس میں ٹھنڈے پانی کا بھی نل ہوتا ہے, گرم پانی کا بھی نل ہوتا ہے. گرمی میں آتی پسینوں میں شراب ہو, گھر میں چین نہ باہر چین, بھائی تھوڑی ٹھنڈک حاصل کر لے غسل کر لے. غسل کرنے کے لیے باتھ روم میں جاتا ہے, غلطی سے گرم پانی کا نل کھول دیا, وہ کھولتا ہوا پانی اب آبلے پڑنا شروع ہوئی, چیخیں نکل گئی, اچھلنے لگا بچاؤ بچاؤ بچاؤ. معلوم ہوا کہ یہ غلطی کی ہے, کیونکہ سب سے پہلے غلطی سے رکو, گناہ سے توبہ کرو. غلطی کا نام گناہ ہے. کہ پہلے وہ گرم پانی کا نل بند کرو, آنکھوں کا غلط استعمال, زبانوں کا غلط استعمال, کانوں کا غلط استعمال, دولت کا غلط استعمال. اگر کوئی عہدہ ہے, کرسی ہے, منصب ہے, کسی طرح کا کوئی, کسی طرح کی کوئی حیثیت ہے, اس کا غلط استعمال اس کے نقصانات ہیں. جیسے وہ اچھلتا ہے گرم پانی کے پڑنے سے, اور آپ لوگ پڑھتے ہیں کہ گھروں میں, گلیوں میں, محلوں میں, گاؤں شہروں صوبوں ملکوں میں, حکومتوں میں, دولتوں میں, کارخانوں میں, فیکٹریوں میں, ملازمتوں میں, دفتروں میں, آفسوں میں اللہ کے بدلائے طریقے سے ہٹ کر جہاں جس کا استعمال ہوگا چیخیں نکل جائیں گی, آبلے پڑیں گے, کوئی راستہ نہیں ملے گا سوائے دور استعمال. بولے تھے میرے بہت رام دستر بزرگو, دین کی جنس دن تو ہلو بیٹا جیٹا اللہ تعالی آپ پریو مخلو یہ مانو جاتی کے جیون جاپن جنو جی پدتی اور جی تھریقے اللہ تعالی نرواچن کرچن نبیدر مادھیم پاٹائیں وہٹا ہل دین. ایخن یہ دن بہار جیب اللہ تعالی کرار جن بولن نبی جی کر دیکھائی گیسن یہ جی ہم یہ بہار ہمارے جیونے کرتے تھی چوکر جن جیتا وہ چوکر جن کری ہاتھ جن جیتا ہاتھ جن کری اور سارا اگے پرتنگ جن جیٹا کے دن بنائیں وہ جی ہم کری تھی ہم دیکھو বলা যে এটা বর্তমান জমানাতে এটা বোঝা খুব সহজ। বিভিন্ন দেশে বিভিন্ন জনে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের জিনিসপত্র উৎপাদন হয়, আর ওই জিনিসগুলা ভোক্তাদের হাতে যে পৌঁছে, যারা ব্যবহার করবে তাদের কাছে যে পৌঁছতেছে মার্কেটিং এর মাধ্যমে, আর প্রতিটা জিনিসের সাথেই এক ব্যবহার বিধি লেখা থাকে, লিখিত আকারে দিয়ে দিচ্ছে যে জিনিসটাকে দিয়ে যদি তুমি উপকৃত হতে চাও আর যে জন্য এটাকে বানানো হয়েছে ওইটাকে যদি পেতে চাও তাহলে এই নিয়ম অনুযায়ী তুমি এটাকে ব্যবহার করো। যদি তুমি ব্যবহার করো নিয়ম অনুযায়ী করো তাহলে এই জিনিসটার সাথে যত রকমের লাভ সুযোগ সুবিধার কথা আলোচনা আছে উল্লেখ আছে সব কিছুই কমান্ডায় তোমার সামনে আসতে থাকবে, তুমি ভোগ করতে থাকবে, তুমি ভোগ করবে, তোমার পরিবার পরিজন বা তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠান তোমার দেশ এর ভালোর দিকটা ভোগ করতে থাকবে। আর যদি এই মেশিনটার ব্যবহারের যে নিয়ম পদ্ধতি লেখা আছে, ব্যবহার বিধির মধ্যে যে কথাগুলোর উল্লেখ আছে, এই অনুযায়ী যদি তুমি ব্যবহার না করো তাহলে এর কুফল তোমার ব্যক্তি জীবনে পড়বে, এর কুপ্রভাব তোমার পরিবারে পড়বে, এই কুপ্রভাব তোমার দেশের মধ্যে পড়বে। মেরে মহতারাম মোস্তফা বুজুর্গ ঠিক, আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করছেন এবং সবচেয়ে বড় সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সৃষ্টি করার সিফাত এটা শুধুমাত্র আল্লাহর জন্যই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের শরীরের সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের চোখকে সৃষ্টি করছেন এবং চোখের জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিচ্ছেন, চোখের ব্যবহারের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে চোখ ব্যবহারের পদ্ধতি আল্লাহ তাআলার কাছে এইরকম, এইভাবে চোখকে ব্যবহার করো। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতি পর্যন্ত পৌঁছায় দিচ্ছেন, আল্লাহ তাআলা হুকুম দেন, নবীকে বলেন কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মোমেনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, এদিক ওদিক না দেখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে বুঝাইছেন যে নিবাদের চোখ আল্লাহ তাআলার সৃষ্টি, ব্যবহারও আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী হবে, আল্লাহ তাআলা যেভাবে ব্যবহার করতে দিচ্ছেন এভাবে হবে, জবানও আল্লাহ তাআলার সৃষ্টি, জবানের ব্যবহারও আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী হবে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী হবে। যদি আমার এই অঙ্গগুলো অঙ্গগুলোর ব্যবহার ঠিক হয়ে যায়, আল্লাহ বলে যে কোনো মানুষ যদি তার দুই টুকরা বসতেন দিন দায়িত্ব নিতে পারে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিতে পারি, একটা হলো তার জবান জিব্বা আর একটা হলো লজ্জায় স্থান। মেরে মহতারাম বুজুর্গ আমার চোখ হাত পা নাক কান সকল অঙ্গ প্রত্যঙ্গ তথা পুরো আমি আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা হায়াত দিচ্ছে যে এতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এটাও আল্লাহ তাআলার দেওয়া, এই হায়াতটা আমি কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কতটুকু খরচ করব এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন, বিষয় সম্পদ এটাও আল্লাহ তাআলার দেওয়া, এই বিষয় সম্পদ আমি কোথায় খরচ করব, কতটুকু খরচ করব, কি পরিমাণে খরচ করব এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ আমার নাই, সীমা লঙ্ঘন করার অনুমতি নাই। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এই জীবনটা নিয়ে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিচ্ছেন, এত বড় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা শরীরকে বানাই দিচ্ছেন, এই শরীরটা নিয়ে আমার হায়াতের সম্পর্ক যেখানেই থাকুক না কেন, মজদুরিতে ব্যবসায় চাকরিতে কৃষিতে রাষ্ট্র পরিচালনায় লেনদেনে কথাবার্তায় মহামেলার মহাসারাতে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যত জায়গায় আমাদের জীবনে স্পর্শ হবে, এই সব জায়গার মধ্যে আমাকে আল্লাহ তাআলা যেভাবে ঠিক করে দিচ্ছেন আমাকে বলার জন্য ওইভাবে আমাকে বলতে হবে, যেভাবে আমাকে চলার জন্য ঠিক করে দিচ্ছে ওইভাবে আমাকে চলতে হবে, যেভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিচ্ছেন ওইভাবেই আমার দায়িত্বে যেগুলো আছে ওগুলোকে পরিচালনা করতে হবে, চাই আমার জীবনের পরিচালনা হোক, চাই আমার বাড়ির পরিবারকে পরিচালনা হোক, চাই আমার সমাজকে পরিচালনা হোক, চাই রাষ্ট্রকে পরিচালনা হোক, এখানে যে আল্লাহ তাআলা নিয়ম নীতি বেঁধে দিচ্ছেন ওই নিয়ম নীতি অনুযায়ী আমাকে পরিচালনা করতে হবে, এর ব্যতিক্রম যদি আমি করি মেরে মহত্তরাগ্রস্ত বুজুর্গ আমার প্রথমে আমার জীবন ক্ষতিগ্রস্ত হবে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আমার পাঁচ প্রতিবেশী আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হবে, মেরে মহত্তরাগ্রস্ত বুজুর্গ যেভাবে আমি তো বলেন যে আমি তো বলতেছিলাম যে দিন অনুযায়ী কেউ যদি জীবনযাপন করে অর্থাৎ আল্লাহ তাআলার পছন্দনীয় তরিকা অনুযায়ী কেউ যদি জীবনযাপন করে তাহলে তার সফল, যেমন নাকি দুই টুকরা গোশতের জিম্মাদারি যে নিতে পারবে আল্লাহ আল্লাহ নবী বলেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিতে পারি, অনুরূপভাবে কেউ যদি নিয়মের ব্যতিক্রম আবিষ্কার যে সে যে নিয়ম ঠিক করে দিছে ওর ব্যতিক্রম কেউ যদি এটাকে ব্যবহার করে তাহলে তার কুফর তাৎক্ষণিক মুহূর্তের মধ্যেই তার জীবনে তার সামনে এসে যাবে, ওর থেকে সে বাঁচতে পারবে না। মেরে মস্তরাগ্রস্ত বুজুর্গ মনে এইটাও সাথে সাথে বুঝতে থাকি, মনে করেন যে কারো বাড়িতে বাথরুম আছে, সেখানে গরম ঠান্ডা পানির ব্যবস্থা আছে, লোকটা বাইরে কোথাও গেছে, হঠাৎ করে এমন গরম শুরু হয়েছে যে সারা গরমে সারা শরীর ঘেরে একবার চুপচুপ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শ্বাস নিতে পারতেছে না, এমন গরম হয়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে গরম ছাঁক বেড়ে রেখেছে, বাতাস বেড়ে রেখেছে, বড় কষ্ট করে সে ঘরে ফিরছে, চিন্তা করলো যে একটু ঠান্ডা পানিতে গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই, একটু ভালো লাগবে, হুল হুল করে বাথরুমে ঢুকছে, তাড়াহুড়া করতে গিয়ে ওই ঠান্ডা পানির নল খোলা জায়গাতে গরম পানির নল খুলে দিছে, গিজার ছিল চালু, অনেকক্ষণ গরম পানি, গরমের দিন যেহেতু গরম পানি কেউ ব্যবহার করতেছিল না এই জন্য পানি একেবারে আগুনের মতো উত্তপ্ত হয়ে আছে, ওই নল খুলে দেওয়ার সাথে সাথে ধপধপ করে যখন গরম পানি পড়া শুরু করছে পানির টুকটিটা ফোটার সাথে সাথে শরীরের চামড়া খোলা খুলে ফুসকা পড়ে যেতেছে, গোষ্ঠের মধ্যে গরম পানি দিয়ে পড়তেছে সে তো এখানে চিল্লা চিল্লি শুরু করে দিছে, ধরো বাঁচাও শেষ হয়ে গেল মরে গেল, ঘরের লোকজন সব তাড়াহুড়ো করে আসছে, বাথরুমের দরজা হাঁটছে, দেখা যে গরম পানির নল তো খোলা আছে, সে চিল্লা চিল্লি করতেছে, অস্থির হয়ে গেছে, নিজের প্রেশার হয়ে গেছে, নিজের জীবন খতরার মধ্যে পড়ে গেছে, এবং আপনজনেরও সব প্রেশার, ভুল মাত্র একজনের আপনজনেরও ধারণা সব প্রেশার একজনের ভুলের কারণে, মেরে মুক্তরাম বুজুর্গ তাকে যদি বাঁচাইতে হয় তাকে যদি বাঁচাইতে হয় সর্বপ্রথম ওই গুণার রাস্তাকে বন্ধ করতে হবে, গুণার রাস্তাটা কি ভুলের বা গলতির রাস্তাটা কি, ওই গলতির রাস্তাটাকে বন্ধ করতে হবে, গলতির রাস্তাটা কি ভুল করে সে যে গরম পানির নলটাকে ছেড়ে দিতে ওটাকে সর্বপ্রথমে বন্ধ করতে হবে, ওইটাকে বন্ধ না করে ওইখানের মধ্যে তাকে রেখে বাঁচানোর কোনো উপায় নেই, বরং যারা বাঁচতে যাবে বাঁচাইতে যাবে তাদের তারাও সমস্যা করবে। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ শরিয়তের পরিভাষায় আসমান থেকে যে দিন আসছে ওই দিনের যে শরিয়ত ওই শরিয়তের পরিভাষায় গলতিটাকে বলা হয় গুনাহ, গলতিটাকে গুনাহ বলা হয়। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ মানুষ যে বর্তমানে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে দুনিয়ার সর্বস্তরে যে যেখানে আছে শাসক শাসিত ধনী গরিব পড়ালেখা জানে জানে না ব্যবসায়ী মজদুর কৃষক স্ট্র্যাটেজি সব প্রেশার, প্রেশারের কারণ হল নিশ্চয়ই তারা কোনো গুণার মধ্যে ডুবে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে জীবনযাপনের জন্য নির্দেশ দিছিলেন নবীর মাধ্যমে যে পদ্ধতিকে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখেছিলেন ওখান থেকে সরে গেছে, এই জন্য সর্বপ্রথম তাকে কি করতে হবে ওই প্রেশার থেকে মুক্ত করতে চাইলে সর্বপ্রথম তাকে তাকে যে তওবা শুরু করাইতে হবে যে যদি গুনাহ হয়ে গেছে তওবা করে নাও, গল্পে যেটা হয়ে গেছে ওইটাকে একটু বন্ধ করো, ওই নলটা বন্ধ করে দেবো, গরম পানি করাটা বন্ধ হয়ে যাবে। অনুরূপ ভাবে গুণাগার যদি তওবা করে তো মেরে ভক্তরা গুণা আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। গুণা আসার রাস্তা বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার ত্রিশালী যে গর্বী এটা আস্তে আস্তে করতে থাকবে। তিন জিন্দগি অনেকে এসে আয় নিকল গে আজিন্দার হো গে, ও কোই ক্রিম নেই হে জিসকো লাগা দি আর জিন্দার হো গে। দিন জিন্দগিও মে আতা হে জেসে দুনিয়া কে সারে কারোবার আপনি আপনি লাইফ কি মেহনত কো সে ছুড়ে হুয়ে হে। তিজারত কি এক মুস্তাকিল মেহনত হে, মেহনত হে, হুকুমতো কি মেহনত হে, জমিদারে কি মেহনত হে, এ সারি মেহনত হে, হর চিজ আপনি মেহনত সে জুড়ি হুই হে। দিন জিন্দগিও মে আয়েগা সির্ফ আর সির্ফ নবুয়ত ওয়ালি মেহনত কে রাস্তে সে, লেকিন নবী হি নে লা করকে দিয়া হে দিন, নবী হি নে বতায়া হে দিন কে জিন্দগিও মে আনে কা তরিকা রাস্তা, উসি কা নাম হে নবুয়ত কি মেহনত। উস নবুয়ত কি মেহনত মে সরে সহরি ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, কিসি খানদান কি কিসি গাঁও বস্তি শহর বালো কি কিসি কৌম ইলাকে বালো কি আর পুরে আলম কে ইনসান কি জিন্দগি উস বক্ত নেই বদলতে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন, খুদা কিসি কি হালত কো জিল্লত সে হিজ্জত ভূখ সে খানা جیسے حکم دیا کے دار جو ڈال دیا ایک دور کا بھاگتا جہاں موسا کیا ہے یہ چیری سمجھ میں آ گیا سمجھ میں آ گیا یہ ڈنڈا ہے نا اشتہا ہے یہ تو وہ ہے جو آپ چاہیں آپ چاہیں تو ڈنڈا ہے اور آپ چاہیں تو اشتہا ہے کہ یہ دکان یہ کھیت یہ آفسیں یہ فیکٹریاں یہ کارخانے یہ حکومت آپ کیا ہوتے یہ لاگتوں کے ڈھیر کیا اگر ڈنڈا میں ڈنڈا نہیں ہے اشتہا اشتہا نہیں ہے وہ ہے جو اشتہا چاہے اس کے دنیا کے بچنے والے انسانوں سب سے پہلے اپنے دلوں کا یقین صحیح کر لو اللہ کا غیر جس شکل میں ہو کوئی کچھ نہیں کرنے والی ذات نفع نقصان نقصان کی شکلوں میں نفع نفے کی شکل میں نقصان صرف اور صرف اللہ کی ذات پہلے کلمہ سکھایا میرے محترم دوست بزرگ آگے تو ہم سنلام جو دین کی جنس دین ہل اللہ تعالی پک اللہ تعالی نجے نرواچن کرچن جیون جاپن پدتی جیٹا اللہ پسند نبی مادمے آسے وہ ہل دین دتیہ جنس ہل دین ہمارے جیونے آسے کھے بولیں جو بھائی یہ تو کون ہکیمی ہلو نا جیٹے کھائے نیل উপকার হয়ে গেল এটা কোনো অ্যালোপ্যাথিক ট্যাবলেট বা ক্যাপসুল না যে পানি দিয়ে গেলে ফেললাম কারবার শুরু হয়ে গেল না দিন এইভাবে জীবনে আসে না দিন যেহেতু দিনকে নির্বাচন করছেন আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন আমাদেরকে দিনের তালিম দেওয়ার জন্য নবী মেহনত করছেন মেহনত করে দেখাইছে যে দিন মানব জীবনে কিভাবে আসে কেমন পর্যন্ত শুধুমাত্র ওই তরিকাতেই বহাল থাকবে যদি যে নবীর মেহনতের মাধ্যমে নবী যেভাবে দিন মানুষের ভেতরে আনার তরিকা দেখাই গেছেন ওইটাই শুধু বহাল থাকবে মেরে মহতারা প্রস্তার নজুর বলকে আমার পর্যন্ত মানুষের জন্য যে কোনো ব্যক্তি নিজের ভিতরে দিন অর্জন করতে চায় দিন আনতে চায় তার জন্য জরুরি হইল নবী মেহনতের ওই ধারাকে নবীওয়ালা মেহনতের ওই ধারাকে অবলম্বন করা যে ধারায় মেহনত করার মাধ্যমে নবী মানুষকে দিনদার বানাইছেন মানুষের জীবনের মধ্যে দিনকে মন্তাকাল করছেন বলেন যে নবী যে মেহনত করছেন তার সর্বোত্তম জিনিসটা সর্বোত্তম কোন জিনিসটাকে ঠিক করার জন্য কোন জিনিসটাকে ঠিক সহি করার জন্য নবীরা মেহনত করতেন আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম কত সময় পর্যন্ত আল্লাহ তাআলা কোন জাতির মধ্যে নতুন কোন পরিবর্তন আনেন না যত সময় পর্যন্ত ওই জাতির প্রতিটা ব্যক্তি প্রতিটা পরিবার প্রতি সমাজের সকলে ওই জাতির সকল মানুষ নিজের ভিতরে পরিবর্তন না আনে এই জন্য নবীদের মেহনত ছিল সর্বপ্রথম এই কালিমাটাকে মানুষের অন্তরে বসানোর জন্য যে নিজের ইমানকে ঠিক করে নাও নিজের একিমকে বদল করে নাও এই যে আমরা বিভিন্ন জিনিসের থেকে ছুটে পড়ছি কেউ ব্যবসা কেউ কৃষি কেউ চাকরি কেউ মিল কেউ কলকারখানা কেউ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য যেটা আমাদের ভাগ্যের পরিবর্তন করব ভাগ্যের পরিবর্তনের কোনটার প্রতি আল্লাহ তাআলা রাখেন নাই ভাগ্যের পরিবর্তন রাখছেন ইমান একিনের পরিবর্তনের মধ্যে একিন যখন পরিবর্তন যদি একিন পরিবর্তন না হয় এই শত চেষ্টার দ্বারাও মানুষের অসুবিধাগুলোকে সুবিধার দ্বারা পরিবর্তন করতে পারবে না এক দিক পরিবর্তন হবে তো দশটি খারাপ হয়ে যাবে সামাজিক সমস্যাগুলোকে সমস্যাগুলোকে পরিবর্তন করে সব রকমের নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না ব্যক্তিক থেকে রাষ্ট্র পর্যন্ত একই অবস্থা এমনকি একজন মানুষের পিপাসা দূর করার ব্যবস্থাও করা যাবে না যদি আল্লাহ তাআলা না চান তো মেরে মুক্তরাম দস্তার বুজুর্গ, যেহেতু এই জিনিসটা হলো আসল, একিনের পরিবর্তনটা হলো আসল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের তরবিয়ত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করছেন। যেহেতু ওনাদেরকে নমুনা হিসাবে, মেসাল হিসাবে, স্যাম্পল হিসাবে তিনি আমাদের কাছে পাঠাবেন, এই জন্য আল্লাহ তাআলা নিজের তরবিয়ত করছেন। মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, জলিলুল কদর নবী ছিলেন। মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা একটা জাতির সামনে পাঠাইছেন, ওনাকে আল্লাহ তাআলা তরবিয়ত করতেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, জামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে আল্লাহ, হে আল্লাহ, এটা আমার লাঠি, এটা তো আমি টেক লাগাই, আমি বকরি চড়াই, গাছের থেকে পাতা ঝাড়ি, আরো অনেক কাম করি, আরো অনেক কামের এই জিনিসটা। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এর থেকে পরিবর্তন করতে চাইলেন, যে এই লাঠির মধ্যে যে নাফার শেকেল উপকৃত হওয়ার যে জিনিসগুলো তোমার সামনে আসে, এর প্রকৃতপক্ষে এ লাঠির নিজস্ব কোনো গুণাগুণ না, এ লাঠির নিজস্ব কোনো গুণাগুণ না। আল্লাহ তাআলা বলে যে ছেড়ে দাও, মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন, ফালকাহা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল এক অজগর সাপ মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতে লাগলো। তো এইবার মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি এতদিন পর্যন্ত এটাকে লাঠির নিজস্ব গুণাগুণ মনে করতাম, কিন্তু আসলে এগুলো লাঠির কোনো নিজস্ব গুণাগুণ না, এতদিন পর্যন্ত আল্লাহ লাঠির মাধ্যমে এগুলো প্রকাশ করতেছিল, এগুলো প্রকাশ হইতেছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন এগুলোকে প্রকাশ, এগুলোর প্রকাশকে বন্ধ করে দিলেন, রহিত করে দিলেন, এবং আমার জীবন নাশের কারণ, আমার ক্ষতির কারণ হতে পারে ওই রকম ইচ্ছা করলেন, তো সাথে সাথে ওইটি হয়ে গেল। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, লাঠি যদি লাঠি না হয়ে থাকে, লাঠি যদি সাপ না হয়ে থাকে, বা লাঠি যদি সাপ যদি লাঠি না হয়ে থাকে, লাঠি যদি কোনোদিন না হয়ে থাকে, মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কোনো কথাটাই ঠিক না, ঠিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা যেতে চাইলেন ওইটাই, ওইটাই এইটি ছিল আমার, এটি হবে আমার আসল কথা, এটি হলো আমার আসল স্লোগান যে লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, নবীর হাতের লাঠি যদি লাঠি না হয়ে থাকে, তাহলে আসমানও কিছুই না, আসমানও আসমান না, জমিনও জমিন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কোনোটাই কোনো কিছু না, এর কোনোটাই কোনো কিছু না, মিল মিল না, কারখানা কারখানা না, ফ্যাক্টরি ফ্যাক্টরি না, আমার এই রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এটাও কিছু না, মানে আমি যেই ধারণা করলাম এগুলোর পিছনে ছুটছি, এর কোনোটাই বাস্তবে এর নিজস্ব কোনো ক্ষমতা নেই, এগুলো হলো ওই আল্লাহ তাআলা যেটা চাইবেন তাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানকে আসমান হিসেবে মানুষকে দেখাইতে চাইবেন, কতদিন আসমান আসমান হিসেবে মানুষের দৃষ্টিগোচর হবে, জমিনকে জমিন হিসেবে রাখতে চাইবেন, কতদিন পর্যন্ত মানুষ জমিনকে জমিন হিসেবে দেখবে, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত ওই আকৃতিতে রাখতে চাইবেন, ওই অবস্থাতে রাখতে চাইবেন, ওই কাম কর্মের মধ্যে, ওই কাজের মধ্যে রাখতে চাইবেন, এতদিন পর্যন্ত অবস্থাতে থাকবে। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, যদি আল্লাহ তাআলার ব্যতিক্রম কিছু চেয়ে বসেন, ওই ব্যতিক্রমটাই হওয়া শুরু হয়ে যাবে। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, জমিনের থেকে কিছু হয় না, আসমানের থেকে কিছু হয় না, মিলের থেকে, কারখানার থেকে, ফ্যাক্টরির থেকে, দোকানের থেকে, চাকরির থেকে, জায়গা জমিনের থেকে, হুকুমতের থেকে কিছু হয় না, একমাত্র হয়, একমাত্র করে কে? আল্লাহ। এই এই একইটাকে রূপান্তরিত করে এদিকে আমাকে নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলাই সব কিছু করেন। এইটা হল নবীরা মেহনত, যে মেহনতের মাধ্যমে মানুষের মধ্যে দিনকে মুনতাকিল করতেন, ওই মেহনতের প্রথম কথাটা। ইসলামের কে পিছে পুরি বাশারিয়াত, পুরি ইনসানিয়াত সবকে রেহবারি কর দি, کے حکم کا ہے, اس کا حکم جس کے ساتھ لگ جائے اللہ کے ہر حکم کے ساتھ اللہ کی قدرت اللہ کی قوت اللہ کی فقاریت وہ اس کے ساتھ لگی. یہ تو جننے کے راستے سے نشان سمجھائی ہے, پوری دنیا کے انسانوں کو یہ بتایا جو جہاں جس شکل میں ہو اس کی وہ شکل ہو سکتا ہے کہ کوٹھی اور بنگلہ سکون کا راحت کا جان کا سامان بنے, اور ہو سکتا ہے کہ یہی کوٹھی جان لیوا بنے, ہو سکتا ہے لالچ کی ضرورتیں پوری ہو, اور ہو سکتا ہے کہ یہی لالچیں ہمارے جان بنے. یہ عہدے یہ کرسیاں یہ زمینداراں یہ فیکٹریاں یہ کارخانے یہ انڈسٹریز یہ سونے چاندی کے ڈھیر یہ روز میں نکلے سامان جتنی شکلیں ہیں ہر ایک کو سمجھا دیا اپنی شکلوں پہ مت اتراؤ, اپنی شکلوں پہ مت اتراؤ, لیکن احکامات کو یونجی مگر کد کو یوگی ایک لوہار ہے, زمین و آسمان کا نظام بدل سکتا ہے, پانیوں کے دھارے بدل سکتے ہیں, ہواؤں کے روپ بدل سکتے ہیں, ستاروں کی چرمکاہٹ بدل سکتی ہے, چاند سورج کا فلو روپ بدل سکتا ہے. محمد صلی اللہ علیہ وسلم کی فرمائی ہوئی بات آپ کا ارشاد نہیں بدل سکتا. سچ میں نجات ہی ہے, جھوٹ میں ہلاکت ہی ہے. اس لیے ایمان والوں کو حکم دیا ہے یا ایھا الذین آمنوا کونوا مع الصادقین, ایمان والوں سچوں کے ساتھ رہا کرو کہ سچے کون کہ سب سے زیادہ سچے محمد رسول اللہ ہے. پھر آپ کے صحابہ حالات آئے اور حالات کتنے سنگین آئے, جس نبی نے یہ ارشاد فرمایا ہے کہ مسلمان کے سلام کا جواب دیا کرو, وہ نبی یہ کہہ رہے ہیں کہ خبردار قاسم مالک کا سلام کا جواب دیا, کوئی اس سے بات نہ کرے, اخیر گھر کی بیوی سے آدمی کے لیے اپنا حق کہنے کے واسطے اپنی بات کہنے کے لیے گھر کی بیوی ہے ان سے بھی کہہ دیا خبردار جو اس سے قریب گئے. مسجد میں آتے ہیں تو کوئی سلام کا جواب دینے والا نہیں, گھر جاتے ہیں تو راستے گلی سے گزرتے ہیں تو ایسا کیا جرم کر لیا, ایسا کیا جرم ہو گیا, کسی کی زمین دبا لی, کسی کا پیسہ دبا لیا, کسی کے تھپڑ مارا, نہیں فتح مکہ کے موقع پر ہم نے پیغام دیا تھا دین جتنا آنا تھا مکمل ہو چکا, اب وہ مکے سے مدینے کی ہجرت بھی ختم ہو گئی, ولا کی جہاد ہوئی فیضستم پھر تم پر گرو, دین تو مکمل ہو چکا, ہاں دین کی محنت قیامت تک باقی رہے, اس کی نیتیں اس کے ارادے اس کے عزائم یہ باقی رہیں گے, اور دین کی محنت کے لیے جب کبھی نکلنے کو کہا جائے تو فوراً نکل پڑو, یہ حضور کا ارشاد ہے. حضرت قابل مالک رضی اللہ تعالیٰ بڑی محنت بڑے غزوات بڑی قربانیاں بڑے مجاہدے, ایک موقع آیا موقع ہے, تشکیلیں ہو رہی ہے, سچے کون جھوٹے کون, ایمان کا پکا کون ایمان کا سچا کون, اس کے لیے بدر کا واقعہ قائم کیا تھا, نبی سے محبت, اللہ سے محبت, دین کی عظمت, دین کے لیے جان ساری, اس کا سچا کون جھوٹا کون, اس کی تمیز کے لیے توقع واقعہ تھا. صحابہ کرام رضوان اللہ تعالی بھائی ان سارے حالات سے جو گزرے تھے, دین ہی میں کامیابی ہے, دین کی محنت ہی میں کامیابی ہے, اس کے تقاضوں پر مر مٹنے ہی میں کامیابی ہے, یہ بات کتنی دنوں میں اتر چکی تھی کہ قرضے بہت, کھجوریں تیار, سال بھر کی روزی روزی کا انتظام, جہاں جانا ہے وہاں گرمیاں بہت سخت, جس سے مقابلہ ہے ڈھائی لاکھ کی فوج ہتھیاروں میں لے, سر سے پیر تک لوہا بنے ہوئے, سفر بہت دور, قرضے بھی ہیں, سال بھر کی روزی روزی کا مسئلہ ہے, اس کا انتظار ہے باہر کے سجن, گرمی وہاں سخت ہے, سچے پکے ایمان والوں نے گرمی کی نہ فوجوں کی نہ ہتھیاروں کی نہ سفر کی دوری کی نہ حالات کی سنگینی کی کسی چیز کی پرواہ نہیں کی, یہاں سچے خواتین اور بہت کمزور آ چکی ہے, ان تک کے اندر اتنی عظمت اتری ہوئی تھی, کیا دین نہیں آئے گا, دین آ چکا ہے, یہ دین زندگیوں میں آئے گا, محنت سے نوت کے تقاضے پورے کرنے سے, اس وقت میں محمد صلی اللہ علیہ وسلم خود تقاضا کر رہے ہیں, تبوک کے لیے تشکیلیں کر رہے ہیں, اور کونے اپنے زیورات, ہاتھوں کے کنگن, کانوں کے ہرن, جس کے جو تھا صحابہ نے, جن کے پاس کچھ نہیں تھا, راتوں رات باغ میں مزدوری کی ہے, ایک ڈول کے بدلے اتنی کھجورے, صبح تک ڈول بھیجتے رہے, پانی دیتے رہے, کھجورے جمع ہوئی, حضور کے دربار میں لا کر پیش کر, جو کہتے کچھ تھے, کرتے کچھ تھے, گواروں پر کچھ تھا, اندر میں کچھ تھا, اسی لیے قرآن نے پہلی شرط لگائی ہے, ان اللہ لا یغیر, خدا کبھی کسی کی قسمت نہیں بدلے گا, کبھی کسی کا حال نہیں بدلے گا, جب تک کہ وہ خود اپنا ضرور نہ بدلے, اب ان کے بھانے پھوٹ رہے ہیں, تشکیل میں جانے سے انکار نہیں تھا, صرف اتنا تھا مجھے بھی کہ اس وقت حالات بہت اچھے تھے، سواری کی رفتار ہے، پیسہ بھی اور سامان بھی ہے، حالات اچھے ہیں، یہ سب جا رہے ہیں، کوئی پاپ زیادہ جا رہا ہے، سواری پر کئی کئی سوار ہیں، وہاں گرمی ہے، کھانے کو ہے نہ پینے کو ہے، میرے پاس کہیں ہے میں تو یوں چلا جاؤں، آج جاؤں کل جاؤں، آج جاؤں کل جاؤں۔ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف لے گئے، وہاں سارے حالات آئے، اور حالات ایسے آئے کہ کھانے کو لقمہ نہیں ہے، جس اونٹوں پر سواری کر کے گئے تھے اس کے ذبح کا نہر کر کے کھانے کی اجازت دی گئی، اونٹ اونٹ کو نہر کر لو۔ حضرت عمر رضی اللہ تعالیٰ نے کہ بھی اگر یہ اونٹ جمع ہونے ہوئے اور نہر ہونے شروع ہوئے واپسی، اسی لیے جو جماعتیں خالی ایک طرف ٹکٹ لے کر آتی ہے نا، پھر لوگوں کے سامنے جی ہاں وہ ایسا ہے کہ وہ واپسی کا ٹکٹ نہیں ہے، آپ ہمارے لیے چلنا کر دیجیے، توبہ توبہ توبہ۔ یہ راستہ شروع سے لے کے آخری تک اپنی جان اپنا مال، اپنی جان اپنا مال، حضرت صلی اللہ علیہ وسلم بھوک اور پیاس ایسی تھی کہ اونٹوں کی اوزڑیاں نچوڑ کر اپنے حیرت کر کیے ہیں، لیکن دعوت نبوت کی محنت، اس کے تقاضے، اس پر جانا مال کھپانا ایک عام مثال بن چکا تھا۔ حضرت صحابی تھے مالک رضی اللہ تعالیٰ، صرف اس بات سے کہ آج جاؤں کل جاؤں، یہ کر لوں وہ کر لوں، رہ گئے۔ ایک اور صحابی تھے ابو خیسمہ رضی اللہ تعالیٰ، وہ بھی نہیں گئے تھے وہاں سے، کہا ارے ابو خیسمہ نہیں ہے کیا؟ وہ سفر سے آئے تھے، ان کی دو بیویاں ہیں اور دونوں نے ان کی آواز پر استقبال کے لیے چھڑکاؤ کر رکھا ہے، دونوں پر سوار کے تیار ہیں، میاں میرے آئے میاں میرے میاں کہ اس کے تاخیر ہو گئی، طبیعت تک گوشت تھا، اٹھتا غبار دیکھ کر لیلا نے یوں کہا، یا رب میرا مجنوں لیلا نے غبار دیکھا زبان مبارک پر، کل اما ہے زمان، لیکن باتیں ہوتی شروع ہو گئی تھی کہ کہتے تو بہت دیر سے روزہ چلے چار مہینے زندگیاں پیدل سواری کے سالوں گزر گئے، تین چلے نہیں لگے، سالوں گزر گئے، سال کا چلا پابندی چلے، بہت آواز کو زندگی کا کام کہتے بہت دیر باتیں ہونے لگی لوگوں میں کہ یہ کس منہ سے کہتے ہیں، ان کے تو تین چلے ہونے نہیں لگے، وہاں باتیں ہونے لگی، اللہ کو بچانا منظور تھا، کن ابا ہے سما، دیکھا کہ جب غبار چھٹا ہے ابو خیسمہ ہے کہ قسمت جاگ گئی، حضرت کعب بن مالک رضی اللہ تعالیٰ کا کوئی قصور، کسی کی زمین، کسی کا مکان، کسی کا پیسہ، اس میں کا کوئی قصور نہیں تھا، ایک تقاضا تھا اس پر آج کل ہوئی تھی، 50 دن تک مدینے میں رہنا دوبھر ہو گیا، بہت سارے ہی ملاب انہوں نے یہ طے کر لیا تھا کہ کوئی بہانہ بنا کر، کوئی ادھر ادھر کی باتیں بنا لی، آپ کی باتیں بنا لی، جائے, کیا ہوا کہ تھوڑی سی تبدیلی ہو جائے, کچھ تھوڑے سے فریش ہو جائے. کیا ہو جائے؟ فریش ہو جائے. نہیں بھائی, میرے یوسف کو تو میرے پاس رہنے دو. تم ماشاءاللہ سارے ایکٹیو, سارے متحرک اور سارے ایسے کام کرنے والے, کہیں ایسا نہ ہو کہ میرے یوسف کو اکیلا چھوڑ دو اور تم دور ہو جاؤ اور جنگل کا کچھ. ابا جی کیا باتیں کرتے ہیں آپ؟ ابا جی کیا باتیں کرتے ہیں آپ؟ ولہن رسو ہمارے ہوتے ہوئے یوسف کا بال بھی کا ہو جائے. ایسی شاندار باتیں کی کہ آپ علیہ السلام کی باتوں میں آتی. اچھا بھائی, تمہاروں کو باتیں بنانی بہت آتی ہے. حضرت کابر نے مالک رضی اللہ تعالیٰ نے یہ کہہ دیا تھا, نہ کوئی بات بنانی ہے نہ کوئی بہانہ کرنا ہے. قصوروار ہوں, قصوروار ہوں, جو کچھ آئے گا اس کی وجہ سے کھیلوں گا. لوگوں کو بھی لالچ ہو گیا, خطوط آنے شروع ہو گئے, خطوط آنے شروع ہو گئے, اب بڑی بڑی جگہوں سے آنے لگے. اگر تمہیں محمد صلی اللہ علیہ وسلم نے چھوڑ دیا ہے اور مدینہ تمہارے لیے مشکل ہو رہا ہے, تم اتنا ذہین آدمی ہو, ایسے ایسے ماشاءاللہ اتنی قربانیوں والے ہو, ایسے پرانے ہو, نہیں رہتے آ جاؤ ہمارے پاس, چاہیے وہ سب دیں گے. لالچ, لیکن وہاں اللہ سے مروں گا, نبی کی بات سے مروں گا, راہ خدا کسی قیمت سے نہ چھوڑوں گا. اس کو کہتے ہیں دعوت کو زندگی کا مقصد بنانا. جب اس کا خط آیا ہے بادشاہ کی طرف سے تو لے جا کے تندور میں ڈالا کہ تیری ایسی تیسی اور تیرے خط کی بھی ایسی تیسی. نکل جائے دم تیرے قدموں کے نیچے, نکل جائے دم تیرے قدموں کے نیچے, یہی آرزو ہے, یہی دل کی تمنا. محمد صلی اللہ علیہ وسلم کے قدموں میں جان دے دوں گا, تمہارے تخت شاہی سے بہتر ہے سرکار کے قدمے مبارک کی دھول. جیسے حضرت عیسیٰ علیہ السلام نے کہا تھا, بھائیوں نے تو ساری ترکیبیں بنا رکھی تھی, وہ سب کچھ ہوتا رہا اور اس کے نتیجے میں تالیاں بجاتے تھے. ہم بہت سکسیز جا رہے ہیں اپنے منصوبوں میں, اپنی تدبیروں میں, اپنی ترکیبوں میں. دیکھا باپ سے عیسیٰ کو لے آئے نا, کوئی بھی ڈال دیا نا, آپ نے لے لیا نا, قوریوں کے دام بک گئے, نیلام ہو رہا ہے, زلیخا نے ہاتھ لیا, بہت لگا دی. ویار سکسیز فل, ویار سکسیز فل, ہم بہت کامیاب جا رہے ہیں. کامیاب کون جا رہا ہے؟ کامیابی صرف اور صرف دین میں ہے. دین خدا کے حکموں کا مجموعہ ہے, ہر حال کے لیے اللہ نے حکم دیے ہیں. ایسے حالات میں اس نے کہا تھا, لالچ دیا تھا, جیسے حضرت کابر نے مالک رضی اللہ عنہ کو لالچ دیا حضرت حسان نے, یہاں لالچ دیا زلیخا نے. اگر میری خواہش پوری کر لیتے ہو تو خزانوں کی چابیوں کا گچھا تمہارے ہاتھ میں رہے گا, فوجیں تمہارے اشارے پہ حرکت کرے گی, سبیر کے تم مالک ہو جاؤ. اور یوسف سنو, اگر ہماری بات نہ مانی, کوٹھی میں سڑتے رہو گے, کوئی پوچھنے والا نہیں ہوگا. جواب, ایمانی جواب, رب السجن احب الی, رب السجن احب الی مما یدعونانی. جن بالکوں کا لالچ دے کر یہ مجھے پھنسانا چاہتی ہے اور اس کی بات نہ ماننے پر جس جیل کو کی کوٹلی کی کا ہوم دلا بولی ہو جا نسل یہ طے ہے جو دین کی مدد کرے گا اللہ کی مدد کریں گے کس شکل میں کریں گے سمندر میں راستے بنا کر اجدہے کو ڈنڈا بنا کر تھوڑی سی قدیموں میں پورے قافلے کا انتظام پانی کے دول آسمان سے اتار کر مچھلی کو کنارے پہ ڈلوا کر جیل خانوں میں انگور کھلا کر اور جیل خانے سے نکال کر جیل سے محل تک پہنچا کر مدد کریں گے کریں گے کریں گے انا لننصر رسلنا والذین آمنوا فی الحیات الدنیا ویوم یقوم الاشہاد یہ ہمارا اعلان ہے ہم مدد کریں گے پیغمبروں کی ہم مدد کریں گے ایمان والوں کی اس دنیا میں بھی آخرت میں بھی شرط یہ ہے کہ اس پر جمع رہے کلمہ وہ ہے جو اللہ کا حکم ہے کلمہ وہ ہے جو نبی کا ارشاد ہے چلنا مجھے دین پر ہے دین ہی میں میری دنیا آخرت کی کامیابی ہے بیماری تو اللہ پہن دیا گا یہ ہیرا پھیری میں نہیں جانتا بہنے بنا لی میں نہیں جانتا سچ سچ کہہ دوں گا جو بات ہو اس لیے خدا نے حکم دیا ہے سچوں کے ساتھ رہو ہیرا پھیری کرنے والوں کا ساتھ نہ دو جھوٹ کو سچ بنانے والوں کو یہ ایک واقعے میں رہبری ہے جس جو حال آئے گا اس حال کو اللہ کے لیے کھیلوں گا جھیلتے رہے والعاقبت للمتقین اگلا مکان میدان متقیوں کے ہاتھ میں ہی ہے کامیابی دینداروں ہی کے لیے ہے دنیا میں بھی آخرت میں ہم تو کمزور بہت ہیں اونچے دل کے ہیں ذرا پریشان آپ نے چاہتا ذرا تو حاجا پڑھو پڑھ بھی بہت جگہ پڑھی لے اتنی پڑھ اتنی پڑھ اتنی پڑھ کہ تیرہ ہفتہ تیری نماز پھر سے حل ہو جائے اس یقین کے ساتھ پڑھ پچاس دن کا بائکا ہے لیکن سچائی پر آسمان سے وحی آئی ہے قابل مالک کی برات کا اعلان ہوا ہے اللہ کہہ رہے ہیں چیزیں جتنی ہیں شکلیں جتنی ہیں سب دوسری ہیں احکامات ایک دوسرے ہیں دین کا جو حکم ہے اسی میں کامیابی ہے جس حکم کے دورے میں جو وعید ہے اس کے دورے میں ناکامی ہی ہے یہ بات دلوں میں بٹھانے کے لیے سب سے پہلے ایمان بنانا ضروری ہے دلوں میں جن جن سے ہونے کا یقین بٹھا رکھا ہے بھائی یوں کر جائیں گے اور چچا سے یوں ہو جائے گا اور فلانے اثر سے یوں ہو جائے گا اور دولت جتنوں کو بٹھا رکھا ہے خوشی سب سے پہلے اپنے اندرون کو بدلو جس کو جہاں سے اپنا جان سمجھتا حل ہوتا نظر آتا ہو اس کا انکار کرے اور یہ سمجھے کہ یہ جو ڈنڈا نظر آ رہا ہے وہ ڈنڈا ہے یہ جو اجدہا نظر آ رہا ہے اجدہا ہے اجدہا اجدہا ہے نہ ڈنڈا ڈنڈا ہے گوٹی گوٹی ہے نہ جھکی جھکی ہے اسے دیکھ کر ہی جاؤ مت اللہ پر نظر اللہ کب اس کے حالات بدلیں گے اس کی بنیاد ایمان بالغیب ہے اللہ دیکھ ہے اسی کے قدرے قدرت میں سب کچھ ہے خزانے اس کے بے پناہ মনেনা তা বলে ভাই, এর আগে একটা কথা বলছিলেন যে দিন আমাদের মধ্যে কিভাবে আসবে, তখন বলছিলেন যে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা মেহনত আছে, ব্যবসার জন্য আলাদা মেহনত, চাকরির জন্য আলাদা মেহনত, খেত খাবারের জন্য আলাদা মেহনত, মিল কলকাতা ফ্যাক্টরি চালানোর মেহনত আলাদা, প্রতিটা জিনিসের জন্য মেহনত আলাদা, দিন নিজের ভিতরে আনার মেহনত যেটা এটাও আলাদা মেহনত, অর্থাৎ যেই মেহনত নিয়ে নবী দুনিয়াতে আসছিলেন, যেই মেহনত দিয়ে মানুষের ভিতরে দিনকে মন্তকল করছেন, ওইটাই অগ্রগতি নিজের মধ্যে দিন আনার একমাত্র রাস্তা। এরপরে বলেন যে ইসলামের যে কাফের মুশরিকদের সাথে মোকাবেলা হয়েছে, বদরের মোকাবেলা যেটা ছিল সেটা ছিল ইমান আর কুফর, ইমান আর শিরককে পার্থক্য করার জন্য, ইমানদার কারা, মুশরিক কারা, ইমানদার কারা, কাফের কারা, এসব পার্থক্যের জন্য, যে ইমানদার আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার যোগ্য আর ইমানদারদের মধ্যে নাই তারা আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার যোগ্য না। আর তবুকের যে সাফরটা হয়েছিল, এই সাফরটা হল কাঁচা ইমানদার পাকা ইমানদার এদের মধ্যে পার্থক্য করার জন্য, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে মহব্বত কে করে, আল্লাহর দিনের প্রকৃত মহব্বত কার দিনের মধ্যে আছে, আল্লাহর হাবিবের প্রকৃত মহব্বত কার অন্তরের মধ্যে আছে, আর কার অন্তরের মধ্যে কৃত্রিম ভালোবাসার কৃত্রিম মহব্বত, এদের পার্থক্য করার জন্য তবুকের সফরটা সংঘটিত হয়েছে। মেরে মন্ত্রণা দোস্তার বুজুর্গ বলে যে আল্লাহ তাআলা তো সাহায্য করেন, কিন্তু হালাত অবস্থা এমন কঠিন থেকে কঠিন হয়ে যায়, যে অবস্থার কল্পনা কত কষ্ট করা হয় এই অবস্থার মধ্যে ফেলানোর পরে আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, মুসলমানদেরকে সাহায্য করবেন, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, নবীকে সাহায্য করবেন এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, কিন্তু প্রথম ধাপেই না, প্রথম প্রহরেই না, এদের জন্য কঠিন থেকে কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার পরও যখন মুমিন ইস্তেকামতের সাথে থাকবে তখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। কোন বলেন যে দুনিয়াতে যত জিনিস আছে, যত জিনিস দুনিয়াতে আছে, যত সামান দুনিয়াতে আছে, তার হল দুই রকমের চেহারা, আর আল্লাহ তাআলার হুকুম এবং আমল এর হলে এক রকমের চেহারা। যে ঘর কোটি কোটি টাকা খরচ করে যে বাংলা বানানো হয়েছে, সব কিছু দিয়ে সাজানো হয়েছে, ওই ঘর যে আমার জীবনের জন্য, এই বাংলা যে আমার জন্য শান্তির কারণই হবে, আমার জীবনে শান্ত, আমার জীবনে সম্মান বয়ে আনবে, এটাও হইতে পারে, ওই ঘর আমার অসত্যের কারণ হইতে পারে, ওই ঘর আমার মৌতের কারণ হইতে পারে। যে সম্পদের উপরে আমি একটা অহংকার করতেছি, গর্ব করতেছি, এই সম্পদ আমার জন্য ইজ্জতের কারণ হইতে পারে, আমাকে বেইজ্জতির একেবারে নিম্নের স্তরে নিয়ে যাওয়ার কারণ হইতে পারে। কিন্তু বেড়ে বর্তমান দোস্তার দুর্গ, যে পোস্ট আর যে প্রতিষ্ঠিত উপরে আমার বড় গর্ব অহংকার, এই পোস্ট আর প্রতিষ্ঠান আমাকে একেবারে অপমানের অপদস্থের নিম্নের স্তরে নিয়ে যেতে পারে। কিন্তু বেড়ে বর্তমান দোস্তার দুর্গ, আল্লাহ তাআলার হুকুম আর নেক আমল এটার একটা দিক, নবী যা বলছেন তার একটা দিক, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নবী এরশাদ করেন আস-সিদকু ওয়াল-কিযবু ইউহলিক, সত্য সত্যই মানুষদেরকে আযাব দেবে, মুক্তি দেবে, এবং মিথ্যা মিথ্যা মানুষদেরকে ধ্বংস করবে, এই কথার কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হল যে আয়ুহল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুমা সাদিকিন, এই ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, তাদের সঙ্গকে পরিত্যাগ করো না, তাদের থেকে দূরে সরে যাও না, তাদের সাথে মিলে থাকো। সত্যবাদী কারা, সত্যবাদী কারা, মেরে মহতরমা দোস্তের বুজুর্গ, সবচেয়ে সত্যবাদী হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস-সালাত ওয়াস সালাম, ওনাদের যে সত্যবাদী মখলুক আসমানের নিচে জমিনের উপরে নাই। এরপরে হলো সাহাবারা মদিনা, মেরে মহতরমা দোস্তের বুজুর্গ বলেন যে এই যে আল্লাহ নবীর কথা যে সত্য তোমাকে মুক্তি দেবে, মিথ্যা তোমাকে আল্লাহদের কথাটা এটা করতে জীবনেও কোনোদিন কোনো পরিবর্তন হবে না, চুল পরিমাণে এদিক সেদিক হবে না। পানির ধারা সবসময় দক্ষিণ থেকে যায়, আরে পানির ধারার অস্ত্র পরিবর্তন হয়ে যেতে পারে, বাতাসের গতির পরিবর্তন হয়ে যেতে পারে, চন্দ্র সূর্যের আলোর পরিবর্তন হয়ে যেতে পারে, উজ্জ্বল তারকা গুলি দেখতেছি এই তারকা গুলোর উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে, অন্ধকার হয়ে যেতে পারে। মেরে মুক্তরা বুজুর্গ, নবীর কথার কোন অমর হবে না, নবীর কথা যেরকম আছে ওইরকমই থাকবে, ওইরকমই থাকবে। কারণ নবীর কথা বা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বলে দিলেন সত্যবাদীদের সাথে থাকো। তো মেরে মুক্তরা বুজুর্গ, আল্লাহ নবী মুসলমানদেরকে সালাম দেওয়ার জন্য, সালামের জবাব দেওয়ার জন্য বহল ফজিল বায়ন করছেন, প্রতিযোগিতা অনুবদ্ধ হবে সালাম দেওয়া নিয়ে চলত, নবীকে কেউ নবীর আগে কেউ নবীকে আগে সালাম দিতে পারত না, এরকম প্রতিযোগিতা মদিনার মধ্যে চলত। কিন্তু একটা পর্যায়ে কয়েকজন মানুষের জন্য এমন হল যে নবী নির্দেশ দিয়ে দিলেন, নিষেধ করে দিলেন যে খবরদার তাদেরকে সালাম দিও না, তারা সালাম দিলে জবাব দিও না। এমনকি একটা পর্যায়ে এসে ওনাদের স্ত্রীগণকে বলে দিলেন যে তাদের তাদের সম্পর্কে থেকে তাদের সংস্পর্শ দেবো না, তাদের সংস্পর্শ থেকে আলাদা হয়ে না। কত ভয়াবহ অবস্থা, মসজিদার সাহাবীদের সাথে দেখা হয়, সালাম দেয় তারা মুখ ঘুরে থাকে, কেউ কোনোদিন সালাম দেওয়ার জন্য আগে আসে না, আগে আসে না, হায় কি হয়ে গেল। তার মধ্যে একজন হয়তো কাজ মালিক রবি আল্লাহ তালু খুব বেশি অপরাধ না, খুব বেশি অপরাধ না, একটা হুকুমের পুরো করার ব্যাপারে একটু শিথিলতা। কারণ আমরা সকলেই জানি মক্কা বিজয়ের সময় দিন যতটুকু পরিপূর্ণ হওয়ার কথা আল্লাহ তালা সম্পূর্ণ দিনকে পরিপূর্ণ করে দিচ্ছেন, আল্লাহর নিয়ামতকে আল্লাহর বান্দাদের জন্য পরিপূর্ণ করে দিচ্ছেন, ইসলামকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিন হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। মেরে মুহতারাম দোস্তরা বুজুর্গ, সব কিছু শেষ, হুকুম হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো যা মক্কা থেকে ইমান আনার পরে হিসেব করে মদিনাতে যাওয়ার দরকার নাই, যেটা এই মক্কা বিজয়ের আগ পর্যন্ত ফরজ ছিল। মেরে মুহতারাম দোস্তরা বুজুর্গ, এই হুকুম রহিত হয়ে গেল, কিন্তু বাকি থাকলো মাত্র দুটো জিনিস, বলে যে দুটো জিনিস বাকি থাকলো, একটা হল আল্লাহ রাস্তার মেহনত, একটা কি আল্লাহ রাস্তার মেহনত, আর একটা হল দিনের তাকাজা। বলে দুটো জিনিস তোমাদের জন্য বাকি থাকলো, একটা হল আল্লাহ রাস্তার মেহনত, আল্লাহ দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য যার মাল খরচ করে, যার মালকে কোরবান করে মেহনত করা, আর একটা হল তাকাজা। যখন বের হওয়ার তাকাজা আসে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, দ্বিধা করবে না, দেরি করবে না, চিন্তা করবে না, সাথে সাথে বের হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই তাকাজা, মদিনার সকল সাহাবীদের সামনে, নবীকে প্রকৃত অর্থে মহব্বত করতে ওয়ালাদের সামনে, আল্লাহ তাআলাকে মহব্বত করতে ওয়ালাদের সামনে, আল্লাহ দ্বীনকে আত্মক করতে যারা সবচেয়ে ইজ্জত যারা করছে তাদের সামনে তাকাজা আসলো, তোমার জন্য সফর করতে হবে, তোমাকে যেতে হবে তাকাজা। এদিকে সারা মদিনার অবস্থা নেই, গতবারের ফসল শেষ হয়ে গেছে, নতুন ফসল ঘরে আসার সময়, এই সময় আমাদের দেশে হয় কৃষকরা বহু ঋণী হয়ে যায় যে ফসলটা উঠেই দেবে, ঋণের বোঝা মাথায় ঘরে খাবার নেই, আগামী বছরের পুরা বছরের কত ঘর ঘরের সময় খেজুর পাচ্ছে, তাদের ফসল ছিল খেজুর। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে এই তাকাজাকে পেশ করলেন, যেই গুরুত্ব উপলব্ধি করার কারণে, জন্ম ভাবে দুর্বল হয়ে থাকে, তা পর্যন্ত নিজের কানের নিজেদের কানের গহনা, হাতের গহনা, গলার হার সবকিছু খুলে ফেলে নবীদের নবীদের সামনে হাজির করে দিতেছেন। নিঃস্ব সাহাবী যারা, যাদের ঘরে কিছুই নাই, যাদের ঘরে কিছুই নাই, সকালবেলা নবীর সামনে নিয়ে কিছু হাজির করার জন্য ঘুমকে নষ্ট করে সারা রাত্রি মানুষের বাজারে বাজারে কাজ করতেছেন। একদল পানি উঠাই দিলে একটা খেজুর পাবে, দুটা খেজুর রোজের অনু চুক্তি হয়ে পাবে, সারা রাত্রি পানি উঠাইতেছেন, সকালবেলা খেজুর যা হয়েছে সব কেনে নবীর সামনে হাজির করে দিতেছেন। মেরে মস্তার বুজুর্গ সারা মদিনাতে সফরের জন্য প্রস্তুতি, যথা সময় জামাত রওনা হয়ে গেল। সাহাবাদের কাছে টাকা দেওয়ার তো মূল্য ছিল, কিন্তু কাছে মালিক রাজি আল্লাহ তাআলা আনহু, উনি ইসলামের শুরু থেকে এই পর্যন্ত সমস্ত সফর দূরের কাছে নবীর সাথে, নবী যাইতেছেন না অন্যান্য সাহাবীদের সাথে, কোন সফরের থেকে আপনার কাছে না মালিক রাজি আল্লাহ তাআলা আনহু ওনাকে যাইতে বলা হয়েছে জান নাই, এরকম কোনো সফর অতীতে কোনোদিন হয় নাই। এই সফরে না যাওয়ার কোনো ইচ্ছা ওনার কাছে ওনার ছিল না, কিন্তু উনি চিন্তা করলেন ওই 30,000 লস্কর যাইতেছে, কেউ উঠে যাবে, কেউ ঘোড়ায় যাবে, এক একটা উঠে পাঁচজন সাতজন দলচত্তরে পরাক্রমে যাবে, কেউ পায়ে হাঁটে যাবে, আর আমার কাছে তেজি ঘোড়া আছে, আমি ঘোড়া উঠবো এক চলতে থানাকে ধরে ফেলবো, তারা বেশি দূর দেয় এসে পারবে না, ঠিক আছে কালকে সকালে রওনা দেবো, পরশু দিন সকালে রওনা দেবো। মেরে মস্তরা দোস্তার বুজুর্গ এই করতে করতে যা হামাসা হয়ে গেল, আর ওই তবুকের মধ্যে পরিস্থিতি এত কঠিন, মেরে মস্তরা দোস্তার বুজুর্গ একেবারে নিয়োগ করে নিতে সাথে সাথে সাহায্য পেয়ে গেছে, এরকম তো খুব কম, কঠিন পরিস্থিতি আসছে তবুকের মধ্যে, খাবার বলতে কিছু নাই, নিজেরা নিজের উঠতে জমুক উঠের নারী ভরির মধ্যে থেকে চিপড়ে পানি জাতীয় তরল জিনিস বের করে ওইটা গলার মধ্যে দিয়ে বুককে বুক করে দেখে ঠান্ডা করতেছে, আগুনের মতো উত্তপ্ত গরম, নিজেরা নিজেদের উঠ জমা করে মানুষদেরকে খাওয়াইতেছে, মুসলমানদেরকে খাওয়াইতেছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ হযরত ওমর রাদি আল্লাহ তাআলা আনহু নিষেধ করলেন যে না, দিনের দুনিয়ার মানুষের জন্য পরবর্তীকালে দিনে মেহনত করতে জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যেমনিভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনায় লাঠি ছেড়ে দাও, ছেড়ে দিল সাপ হয়ে গেল, এই যে ঘটনা দিয়ে সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখাই দিলেন, আল্লাহ তাআলা একটা পথ পাকাই দিলেন, দেখার কোনোটাই কিছু না, সব কিছু হইল আমার ইচ্ছা, আমার এরতা, আমার হুকুম, কোন জিনিসের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি যেটা চাই ওইটাই হলো তার, ওইটা ওইটাই সে প্রকাশ করতে বাধ্য, চাই সেকে যাই হোক না কেন, বিপদের শিকারের মধ্যে নিয়ামত, নিয়ামতের শিকারের মধ্যে বিপদ, আল্লাহ আপনারা যদি চান এটাই করে দিতে পারেন, পানির ভেতর দিয়ে রাস্তা, আগুনের ভিতরে হেফাজত, জেলের শিকারের মধ্যে সম্মান, মেরে মহতারা দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে একটা রাস্তা দিয়ে দিলেন, জানাই দিলেন, আর তোমার রাদি আল্লাহ তাআলা এই বাধা দেওয়া আওয়াজ তোমার মেঝে করে উঠনি, জমা করা যাবে না, খাওয়ানো যাবে না, যেমনিভাবে আল্লাহ রাস্তাতে যেতে হবে নিজের খরচে, ফিরেও আসতে হবে নিজের খরচে, নিজের যান নিজের মাল, অনেক মানুষ জামাতে যখন তা খুব আনন্দ ভর্তি করে পাল্লাপাতি করে খরচ করতে থাকে, যখন মার্কেটে চলে আসে হজর কেনা একটু বেশি খরচ হয়ে গেছে, জামাতে একটু বেশি খরচ হয়ে গেছে, একাত্তর জামাতের আবার যাওয়ার ভাড়া নাই, যে জন্য বলে আবার একটু যাওয়ার টিকিটের ব্যবস্থাটা করে দেন না, এইটা আপনার হজরত ওমর রাদি আল্লাহ তাআলা আনহু যদি আল্লাহ তাআলা ওই তবুকের সফরে বন্ধ করে গেছে, বন্ধ করে দিছে, যেভাবে যেতে হবে তোমার খরচে, অনুরোধে আসতে হবে তোমার খরচে, তো মেরে মহতারা বুজুর্গ হাজর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে কখনো কখনো কখনো এই জিনিস আসতেছে যে কিছু বলবে, কিছু বাড়াই সামনে কথা বলবে, কিন্তু মন ছায় দিতেছে না। না, আমি বানানো কথা বলবো না। মোরা ক্ষেত্রে বানায় বানায় অনেক কথা বলতে লাগলো। কে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ধৈর্য কম, আমার নিজের উপরে কন্ট্রোল একটু কম, এই সুন্দর মেয়েদেরকে দেখলে আমি নিজেকে চেক দিয়ে রাখতে পারি না, আর ওই খ্রিস্টানদের মেয়েরা দেখতে শুনতে নাকি খুব সুন্দরী, আমাকে বিপদের মধ্যে ফেলেন না। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, ওই বানানো থাকো না। আল্লাহ ফিতনাতে থাকো তুমি, ওই বানায়া ফিতনার ভয় দেখে ভয়ের কথা বলে আপনার কাছ থেকে সে তারা মুক্তি নিয়ে চলে যেতেছে, তারা ফিতনাতে পড়ে গেছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, ওরা সেটা ফিতনার মধ্যে পড়ে গেছে। তাদের ফিতনা এই যে তাদের পিছনে রাখছে, আজ পর্যন্ত তাদের পিছনে আছে, আর কেয়ামতের পর আজাদ তো তাদের জন্য রয়েছে। হযরত কাব বিন মালিক, অনেক মানুষ আছে বানায় বানায় অনেক কিছু বলতে পারে, প্রোগ্রাম আগে ঠিক করে নিতে পারে, তারপরে না খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারে, মানুষের চোখে ধরে নিতে পারে। সে তার তো কি করবে, আগের থেকেই নেওয়া মানুষের চোখে চোখে ধরে দিয়ে দিতেছে, আর বলতেছে যে আমরা সাকসেসফুল হয়ে গেলাম, আমরা কামিয়াব হয়ে গেলাম, ইসু আলাইহিস সালাম ভাইরা। আগের থেকে সিদ্ধান্ত নিছে যে ইউসুফকে বাপের চোখের সামনে থেকে সরাইতে হবে, আর নয়তো বাপকে ওই মূর্খতার থেকে বের করে আনা যাবে না, সবাইকে সে এক নজরে দেখবে না। মেরে মোস্তফা দোস্তর বুজুর্গ, সিদ্ধান্ত নিয়ে বাপের সামনে এসে কথা বলে বানাইতেছে যে আপা, এই ইউসুফ এক জায়গাতে বসে থাকতে থাকতে এই শরীরটা তো একেবারে ধীরে মার্কা হয়ে যেতেছে, ওটা চলাফেরা মতো আলোচনা শেষে আমাদের সাথে একটু দিয়ে নেন, ওই বাপ বাগিচাতে জঙ্গল জঙ্গলে বড় বড় ছোটাছুটি করবে, তাতে সে একটু ফ্রেশ হয়ে যাবে, শরীরটা একটু চাঙ্গা হবে। বলে না বাবারা, তোমরাই তো যে দায়িত্ব তোমাদের আছে, তোমরাই সুন্দরভাবে দায়িত্বটা আদায় করতে পারবে, আদায় করতেছ, তোমার মধ্যে কোনো রকমের কোনো কমি নাই, আর ইসুকে দিয়ে তোমরা কি করবা, তোমাদের ভিতরে সব রকমের যোগ্যতা আছে, ইসু আমার কাছেই থাক। নানান কথা বলে ফেলে ইসু আলাইহিসসালামকে নিয়ে গেল। তাদের আগের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত আস্তে আস্তে বাস্তবায়ন করতে লাগলো। কি কিভাবে করলো, কুয়ার মধ্যে ফেললো, কুয়ার থেকে উঠে বলি দলেরা, তারপরে নিলামে বিক্রি হইল, সামান্য তো একটা কানা করির বিনিময়ে ইসুফকে বিক্রি হইল। তালিবানিতে যে সাকসেসফুল হয়ে গেলাম, আমাদের সব মনে রাখা পুরো হয়ে গেল, আমাদের প্ল্যান কমপ্লিট হয়ে গেল, কেউ বুঝতে পারলো না, আসমান ধরে কেউ বুঝতে পারলো না। মেরে মন্তরা অসুস্থ অভিযোগ ইসু বলেছিলাম, ওইখান থেকে বণিকদের হাতে সাথে মিশরে পৌঁছে গেলেন, নিলাম শুরু হয়ে গেল, জুলাইখার ডাক হলে সবচেয়ে বড় ডাক, ওই ডাকে ইসু বলেছিলেন বিক্রি হয়ে গেল, জুলাইখার বহনের পথে চলে গেল, ওইখানে কুকুরস্তাব আসা শুরু হয়ে গেল। মেরে মহাতলা অসুস্থ অভিযোগ বলে, দেখো ইসু, দেখো ইসু, তুমি যদি আমার খায় সত্যকে পোড়া করো, এই রাত ভান্ডারের সমস্ত চাবি তোমার হাতে, এই সৈন্যরা সব তোমার অধীন হয়ে যাবে, তোমার সিগন্যালে চলবে, তোমার সিগন্যালে দাঁড়িয়ে থাকবে, তুমি যা বলবে এই রাজত্বে তাই হবে, এই রাজত্ব তোমার তোমার হাতে চলবে। ইসু আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কাঁদলেন, যে আল্লাহ, আর যদি সে বলল যদি আমার মনের আশায় পুরো না করো, কুবাসনা যেতে যেতে যদি পুরো না করো, তো কি হবে, জায়গার তেলের ভাত খাওয়াই খাব। হমকি ইসু আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যে আল্লাহ, দিন আমার জন্য ভালো, রাব্বি সিন্ন হাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওয়াল্লাহ, দিন আমার জন্য অনেক ভালো, যে সমস্ত যে অপকর্মের দিকে আর দুনিয়ার সম্পদের দিকে রাজত্বের দিকে আমাকে ডাকতেছে, যেই পথে রাজত্ব পাওয়ার জন্য আমাকে সে ডাকতেছে, ওর চেয়ে জেল আমার জন্য অনেক ভালো। মেরে মহতারাম দোস্তের বুজুর্গ, তাদের কাফের মালিক যদি আল্লাহ তাআলার জন্য এরকম প্রস্তাব আসতে লাগলো, যখন দেখে আশেপাশের দেশগুলো খবর পাইল যে কাফের মালিকের মতো বিচক্ষণ মানুষ, তার সাথে মোহাম্মদ এবং তার সঙ্গীদের যে আচরণ শুরু হয়েছে, এখন হইতে পারে যে মোহাম্মদ তাকে মোহাম্মদের দল থেকে আমরা নিয়ে আসতে পারবো বিভিন্ন জায়গা থেকে, প্রলোভন যে চিঠি আঘাত আসা শুরু হয়ে গেল, যে কাফের মালিক তোমার মতো একজন সম্মানী মানুষ, অগাফলতির কারণে তোমার সাথে যে আচরণ করা হয়েছে, তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এগুলো আমরা শুনছি। সুতরাং তুমি যদি চাও আমাদের কাছে চলে এসো, সব রকমের ফ্যাসিলিটি, সব রকমের সুযোগ সুবিধা আমরা তোমাকে দেওয়ার জন্য রাজি আছি দেব। মেরে মোখতার আব্দুল্লাহ বুজুর্গ হযরত কাসিম মালিক রাদিয়াল্লাহু তাআলা হক, একটা ভুল তো হয়ে গেছে, এটা উনি নিজেই উপলব্ধি কাজ করতে পারতেছেন, যার কারণে মোনাফেকদের মতো জাকিরদের প্রেমে পড়ার ভয়, ভয়ের কথা বলে যে জানটা সে চলে যেতেছে, এরকম কোনো কথাবার্তা না বলে ওই সত্য বলতে করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি নবীজিকে নবীর কাছে সত্য বলবো, যে না আমার কোনো ইচ্ছা ছিল না, আজ যাই কাল যাই করে যাওয়াটা হয় নাই, যে সত্য কথা বলার জন্য অপেক্ষায় আছে, সুযোগে আছে। তার কাছে ওই সমস্ত প্রস্তাবে কি বলল বলেন, যমুনার কাছে সমস্ত প্রস্তাবে কি মূল্য থাকতে পারে? আরে যার হাতে জীবন দিছি তার পায়ের নিচে জীবনকে শেষ করতে চাই, এটি হল জীবনের তামান্না। মেয়েদের মহাতারা অবস্থা বুজুর্গ, এই দিনের জন্য যান আর দিনের জন্য মান, এটি ছিল আমাদের একটা কথা। কারণ অত সময় পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হবে না যত সময় পর্যন্ত নিজেদের পরিবর্তন সাধিত না করবো, নিজেদের অন্তর ভিতরের দিলের পরিবর্তন না আনবো। তো মেরে মহাতারা অবস্থা বুজুর্গ, দিলের পরিবর্তন আনার জন্যই হইল এই আল্লাহর সাথে সফর করা, নিজের যান আর মালকে নিয়ে সফর করা, এটা তো আমাদের সিদ্ধান্ত। মেরে মহাতারা অবস্থা বুজুর্গ, এই সিদ্ধান্তে যে দেরি করবে, কারণ দুটো জিনিস রয়ে গেছে, হিজরত শেষ হয়ে গেছে, দিন মোকাম্মল হয়ে গেছে, দুটো জিনিস তো রেখে দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য, দুটো জিনিস রয়েছে, একটা হলো দিনের জন্য নেহাত, আরেকটা হলো দিনের তাকাজা। দিনের তাকাজা আসার সাথে সাথে যদি কেউ দিনের তাকাজাতে কদম না উঠায়, মেরে মহাতারা অবস্থা বুজুর্গ, তার অবস্থা অবস্থা যেরকম হয়েছিল ওরকম মুসলমানদের সাথে সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। পঞ্চাশ দিন পর্যন্ত কোন মুসলমানের সাথে সালাম নাই, কালাম নাই, স্ত্রী কাছে নাই। আরেকটা সাহাবি ছিলেন হযরত আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোন সফরে গেছিলেন, সফর থেকে ফিরে আসার পর শোনেন খবর পাইলেন যে সকলকেই নবীজি যাইতে বলছেন, কিন্তু সফর তো একটু লম্বা ছিল, ওখান থেকে ফিরে আসছেন ওনার দুই স্ত্রী, তারা উভয় অপেক্ষা করতেছে আর উভয় দিনে তামান না, তারা যে স্বামীকে নিয়ে পড়তে যেতে হইতেছে তার ঘরে যাবে, এইভাবে একটু তাড়াতাড়িতে ওরা একটু সময় লেগে গেল, তাদের থেকে বিদায় নিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু দেরি হওয়ার মাত্র যখনই ওই ছুটতে পারলেন সাথে সাথে ঘোড়ার পিঠে রওনা দিলেন, ঘোড়া পিঠে রওনার হুকুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাফেলা যা অনেক আগে চলে গেছিল, ওই ধুলো যখন দেখলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন আবা খাইসামা, নিশ্চয় আমার আবা খাই আবু খাইসামা আসতেছে। মেরে মহতারা বুজুর্গ, এইটি ছিল দিনের তাকাতা, আর এইটি ছিল দিনের দিন নিজের ভিতরে আমার একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা যে আমি যখনই তাকাতা আসবে তখনই আমি দাঁড়াবো। মেরে মহতারা দোস্তর বুজুর্গ, যদি এক্ষেত্রে কেউ ঢিল দেয়, যদি এক্ষেত্রে কেউ ঢিল দেয়, সে তো ফেতনার মধ্যে পড়ে গেছে। যত কিছু কথা সে চিন্তা করবে, এখন যদি দাঁড়িয়ে হঠাৎ করে যদি আমি চলে যাই তো ব্যবসাটা কি হবে? সুতরাং এখন যাওয়াটা মুনাসেব না। দুই ভাই একসাথে কারবার করি, এখন যদি চলে যাই তো ভাইয়ের সাথে এটা ভাই আমার থেকে কিভাবে নেবে, একসাথে থাকতে পারবো কিনা, কি সমস্যা হয়ে যায়, যত রকমের কল্পনা সে করে রয়ে যাবে। মেরে মহতারা দোস্তর বুজুর্গ, ওই সব কিছু সমাধানের সমস্যা মধ্যে সে পড়ে গেল, যেভাবে মোনাফেকরা নিজেদের যান বাঁচানোর জন্য যে যেরকম ওজন করছে, কাল্পনিক ওজন করছিল, ওই কাল্পনিক ওজন মধ্যে তারা গ্রেফতার হয়ে গেছে। এই জন্য মেরে মহতারা দোস্তর বুজুর্গ, সফলতা কামিয়েরই দুনিয়া এবং আখেরাতের ভালাই নাজাত মুক্তি রাখছেন আল্লাহ তাআলা দিনের মধ্যে, আর দিনকে রাখছেন আল্লাহ তাআলা নবীওয়ালা মেহনতের মধ্যে, যে যার মালকে নিয়ে যখনই বের হয়ে যাওয়া টাকা না আসবে তখনই বের হয়ে যাবে, যখন বের হয়ে যাবে মেরে মহতারা বুজুর্গ তখন আল্লাহ তাআলা সাহায্য আসবে। বলে যে একটু কঠিন হবে অবশ্যই, কারণ আল্লাহ তাআলা নিজেও বলে যে সাহায্যটা কখন আসে, হাত্তা ইযা সাইয়্যাতা রুসুলু وظنوا انهم قد كذبوا والذين امنوا معه وظنوا انهم قد كذبوا اوستا امون যে রসুল নিরাশ হয়ে যে ওয়াদা যেটা করা হয়েছে আসলে এটা সম্ভবত সঠিক ছিল না, এরকম ধারণা করার উপক্রম হয়েছে। মেরে মুক্তানন্দ যুগ ওই অবস্থাতে দিয়ে সাহায্য আসছে। সুতরাং এই কথাটাই আমাদেরকে বুঝে দেখতেছেন যে হালাত যদি আমি মনে করি খুব কঠিন, তাহলে সমাধান এখানেই আল্লাহ রাস্তাতে বের হয়ে যাওয়া। সমাধান আল্লাহ রাস্তাতে বের হয়ে যাওয়ার মধ্যে সমাধান যার মাল দিয়ে আল্লাহ রাস্তাতে বের হয়ে যাওয়ার মধ্যেই সমাধান। ভাইয়া দোস্ত আজিজার বুজুর্গ ফিরদোবার কেতা হুম আপনা করে সবসে পেলে মেরে দিল মে ফির আপ সারে সামিন আর যা তক হমারা ইতিহাস আলমি সতহ তক পৌঁছে কামিয়াবি দিন হি মে হিন হি মে হিন হি মে হে দিন জিন্দগিও মে আয়ে মেহনত হেহনত কামান বানান পকানা বচানা ইমান দুনিয়া কি চার শিক্ষা মে ফেলানা ইমান বনে গা ইমান কি দাওত সে ইমান দিলো মে পৌঁছ মেলা জগে লে গা বচে গা মাহল কি তবদিলি সে আজ ফেলে গা জানো মাল কি কুরবানি কে সাথ রাজি করতে জজ্বে সে আলমি সতহ কি নকল ও হরকত বলে যে ভাই আমি আবার এই কথাটা আপনাদের সামনে আরোপ করতেছি যে আল্লাহ তালা করেন যে সর্বপ্রথম আল্লাহ তালা এই কথাটা বুঝ আমার নিজেকে দিয়ে দেন, আমাকে আল্লাহ তাআলা বুঝান করেন এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা বুঝানোর তৌফিক দিয়ে দেন। এবং এই আওয়াজ এই কথা যতদূর পর্যন্ত পৌঁছে দুনিয়ার যেখানে পৌঁছে তাদের সকলকে আল্লাহ তাআলা এই বুঝান করেন যে কামিয়াবি সফলতা দুনিয়া এবং আখেরাতে একমাত্র দিনের মধ্যেই নিহিত, দিনের মধ্যে কামিয়াবি সফলতা নিহিত, এর বাইরে কোথাও না কামিয়াবি আছে না সফলতা আছে কোথাও নাই, কোথাও নাই, শুধুমাত্র দিনের মধ্যেই আছে। ওই দিন যদি কেউ নিজের মধ্যে আনতে চায় তাহলে সর্বপ্রথম যে জিনিসটা তাকে অর্জন করতে হবে সেটা হল নিজের অন্তরের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজের মধ্যে ইমানকে হাসিল করতে হবে। আর ইমান মেরে মহাত বুজুর্গ শুধু ইমান হাসিল করা যথেষ্ট না, ইমানকে হাসিল করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে হেফাজত করতে হবে, আর ইমানকে সারা দুনিয়াতে ছড়াই দিতে হবে। দুনিয়ার আনাতে কানাতে যেখানে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলা বান্দি যেখানে আছে সেখানে ইমান দাওয়া ইমান পৌঁছাইতে হবে। মেরে মহতরমদের সর্বদুর্গ নিজের ভিতরে ইমান আসবে ইমানের দাওয়াতে তারা যে যত বেশি ইমানের দাওয়া দিতে থাকবে আল্লাহ তাআলার বড়াই বরফ কুদরত আল্লাহ তাআলার রহমতের দাওয়াত দিতে থাকবে মানুষকে তার দিলের মধ্যে ইমান কত পরিমাণে অর্জন হতে থাকবে। মেরে মহতরমদের ইমান মজবুত হবে এই দাওয়াতের লাইনে যে যত বেশি মুজাহাদা করবে মুজাহাদা অনুযায়ী তার ভিতরের ইমান তত বেশি মজবুত হইতে থাকবে, মজবুত হইতে হইতে এই পাথরের সূত্রের পাহাড় পাহাড়ের চেয়ে বেশি মজবুত হয়ে যেতে পারে ইমান যদি মুজাহাদার সাথে ইমানের দাওয়াতের মেহনত করা হয়। মেরে মহতরমদের বুজুর্গ ইমানের হেফাজত হবে ইমানের মাহলের দ্বারা, যেখানে আমি থাকি ওখানে যদি ইমানের দাওয়াতের মাধ্যমে চতুর্পাশে ইমানের মাহল পয়দা করতে পারি তাহলে আমার ইমানের হেফাজত হবে। মেরে মহতরমদের বুজুর্গ ইমান ছাড়া দুনিয়াতে সে আনাচে কানাচে পৌঁছে যাবে যার মালের কোরবানির দ্বারা আমরা তখন আমাদের যার মাকে আল্লাহের আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের যা আমার মানের কোরবানির দ্বারা ইমান যেখানে যেখানে পৌঁছা আল্লাহ جائے گا. اسی لیے دین جلد عملوں کا نام نہیں ہے, دین زندگی کے ہر شعبے سے متعلق احکامات کو پورا کرنا. حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے عالم پورے کو پیغام پہنچا دیا, جو جتنے جہاں ہیں. دین کسے کہتے ہیں, دین کا تعلق کہاں کہاں سے ہے. دین کا تعلق صرف مسجد سے نہیں ہے, دین کا تعلق صرف چند عملوں سے نہیں ہے. الا ان رحل اسلام داخلہ, مثال بھی Yeah. وہ عقیدہ ہو، عبادت ہو، گھریلو زندگی ہو، کاروباری ہو، معاشرے کی ہو، سماجی ہو، خلوت کی ہو، جلوت کی ہو، جو آپ کا تابع دار ہو کہ چلے گا اللہ اس کے لیے کافی ہے. یہ دکھ ہے، بڑے باپ کا بیٹا، چھوٹے باپ کا بیٹا، کالے رنگ کا، گورے رنگ کا، دیش کا، ودیش کا، غریب مالدار، اللہ کے آئینے کی کوئی چیز بنیاد نہیں ہے. جو اس چکی میں پسے گا وہ بنے گا، جو جتنا بنے گا اس کا تعلق اللہ سے بنے گا، جتنا اللہ سے تعلق بنے گا یہ وہ کرتا ہے جو اللہ کہتے ہیں، پھر اللہ اس کی ایسی سنیں گے کہ یہ کہے گا اللہ کرے. دعا میں طاقت ہے، اسی لیے محنت کے دونوں حکمت لائے، محنت محنت سے ایمان، ایمان سے اعمال، اعمال سے دعا، اور دعا پر اپنے مسائل کا حل کرنا، محنت محنت سے پیسہ، پیسوں سے چیزیں، چیزوں سے ضرورت ہے. یہ راستہ بہت لمبا ہے، دشوار گزار ہے اور غیر یقینی ہے، لیکن والذین جاہدوا فینا، ایمان کی محنت پر ہم ایمان ضرور دیں گے. غریب سے غریب ہو، امیر سے امیر ہو، یہ راستہ یقینی ہے کہ محنت اپنی بدل لی ہے. آپ کو دیکھیے جتنی شکلیں ہیں، وہ اسلحہ ہے نہ دنگا ہے، وہ حکومت ہے نہ ذلت ہے، وہ دولت ہے نہ گھروں کا ہار ہے، وہ تو وہ ہے جو اللہ چاہے. اگر یہ چاہتے ہو کہ تمہارے عہدے، تمہارے منصب، تمہاری کرسیاں، تمہاری زمینیں، تمہارے کارخانے، ان سب یہ سارے ایک رخ پر آ جائیں، امن کے، چین کے، پیار کے، پریم کے، محبتوں کے، برکتوں کے، اللہ نے خود فرما دیا کہ اگر یہ آبادیوں میں رہنے والے، یہ گاؤں میں رہنے والے دو کام کر لیں، ایمان بنا لیں، تقوا بنا لیں، ایمان بنا لیں، تقوا بنا لیں. ہمارا وعدہ ہے، ہم وعدہ خلافی نہیں کرتے، ہم ان کے لیے زمین و آسمان کی برکتوں کے دروازے کھولتے. আকিদা হয় কোরআন হাদিস এটাকে সহি আকিদা বলছেন, আমার আকিদা তো ওইটা হয়। আমার এবাদত যেন আমি যেন ওই এবাদত গুলো করি যেগুলো আল্লাহ তাআলা আমাকে করতে বলছে, আমাকে করতে বলছেন ওইভাবে করে যেভাবে আল্লাহ তাআলা করতে বলছেন। আমার কায়দাবার আয়াতারি ব্যবহারিত ওইভাবে হয় যেভাবে আল্লাহ তাআলা করতে বলছেন। আমার বাসা পাড়া প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজনের সাথে আমার আচরণ আচরণ যেন ওইটা হয় যেটা শরীয়তে নির্দেশ দিছে। আমার আখলাক যেন ওইরকম হয় যেরকম আখলাকের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, নবী যে আখলাকের তালিম দিচ্ছেন। আমার ভিতরে যেন আল্লাহ তাআলাকে রাজি করার যত্ন পয়দা হয়। এই সব কিছুকে সমন্বয় করে জীবন যাপন করার নাম হলো দিন। এই সব কিছুকে সমন্বয় করে জীবন যাপন যাপন করার নাম হলো দিন। মেরে মন করা বুজুর্গ, এই দিনের উপরেই আল্লাহ তাআলার সমস্ত রকমের ওয়াদা, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নুসরত, দুনিয়াতে কামিয়াবি, দুনিয়াতে ইজ্জত সম্মান হেফাজত, আখেরাতে নাজাত মুক্তি, সবকিছু। এই পুরো আহকামাত আমার পুরো জীবনকে আল্লাহ তাআলার হুকুম মতো আল্লাহ নবীর তরিকা মতো চালানোর নাম হলো দিন। একটা যেটা হুকুম বা একটা যেটা কাম করার নাম দিন না। আর এটা সহজ হবে তখন যখন নাকি আমার ভিতরে নিজের ভিতরে পরিবর্তনের জন্য, আমার একিনের তবদিলের জন্য আমি ইমানের ব্যাহত করতে থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বলে গেছেন যে দেখো ইসলামের চাকরি যাতাকল ঘোরা শুরু হয়ে গেছে, সুতরাং যে যেখানে আসো ওই চাকরির নিচে এসে দাও, চাকরির সীমানার মধ্যে এসে দাও, যদি গ্রহণযোগ্যতা পেতে চাও খুব ভালো করে শোনো, চাকরি যেভাবে কমে ঘুরতেছে ওইভাবে তুমি এসে দাও। মেরে মহতার বুজুর্গ, আল্লাহ তাআলা জাযায়ে খায়র করা আমাদের ওই সমস্ত আকাবেরদেরকে যারা দাওয়াত পত্রিকের মেহনতকে যেই মেহনতকে চালু করে গেছেন সারা দুনিয়াব্যাপী একই মেহেদে একই তরিকায় একই পদ্ধতির পদ্ধতিতে একই কথাবার্তার মধ্যে এই মেহনত চলতেছে। সুতরাং আমাদের সকলের জন্য জরুরি হইল এই মেহনতের সাথে সম্পর্ক স্থাপন করে ওই চাকরির সীমানার মধ্যে এসে দেওয়া। চাকরির সীমানা কি? চাকরির সীমানা হইল তিন চিল্লা সাল, তিন চিল্লা চিল্লা মাসে তিন দিন, সপ্তাহে দুইবার রোজানার তারিখ, রোজানার মশওয়ারা, রোজানার অর্থ দেওয়া, ব্যক্তিগতভাবে ইস্তেমাইভাবে সকলকে নিয়ে এই মেহনতকে জিন্দা করা। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি এই মেহনতের আওতার মধ্যে এসে যাব, মেরে মহতারাম দোস্তার চাকরির ধর্ম যা তাদের আসে না, তার ধর্ম হল সোজা দক্ষিণ দিকে চলে যায় না বা সোজা পূর্ব দিকে চলে যায় না, ও চতুর্দিকে ঘুরতে থাকে, চতুর্দিকে ঘুরতে থাকে, তার সীমানার মধ্যে ঘুরতে থাকে। আমার মেহনত এই জিনিসগুলোর এই জিনিসগুলোর এই অনুরোধগুলোর ভিতরে থেকে আমার মেহনত হইতে হবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, কারণ যদি আমি ওই চাকরির ঘূর্ণার মধ্যে এসে যেতে পারি তখন আমার জীবন ধন্য হবে, আমার সম্পূর্ণ পারবে। যেই আকার যেই ঘর যেই বুক চাকরি হয়েছে একটু ফাঁকা টাকা যেটা আছে উপর থেকে ওটার মধ্যে দখল দিয়ে যেটা নিচে চলে গেল সেটা আঁকা হয়ে বের হয়ে গেল, যেটা আঁকা হয়ে বের হয়ে গেল ওটা কখনো ছুটি হিসাবে মানুষে গ্রহণ করতেছে আনন্দ চিত্তে, কখনো বিস্কিট হিসাবে, কখনো কেক হিসাবে, কখনো বিভিন্ন পিঠা হিসাবে গ্রহণ করতেছে, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা যদি যদি ইসলামের চাকরি যেটা ঘুরতেছে এই চাকরির মধ্যে এসে যাই, তা আল্লাহ তাআলার কাছে আমাদের গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহ তাআলার কাছে আমাদের গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা অঙ্কিত হব না। যদি হ্যাঁ ওইরকম মুখে মুখে এসে ওই মুখের পাশে বসে থেকে ভিতরে না ঢুকি, হ্যাঁ অনেকে তো পাবলিকের কামে দাওয়াতের কামে এনবি বছর দীর্ঘ ভিতরে যদি আমরা না বোঝা হয় তাহলে গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণযোগ্যতা পাবে না। মেরে মস্তরা অসুস্থ বুঝব যখনই আমরা সকলে মিলে এই কামগুলোকে সারা আরব জাতি করতে থাকবো করতে থাকবো, তো মেরে মস্তরা অসুস্থ বুঝব আমাদের ভিতরের পরিবর্তনের দেখানোর সাথে সাথে যখন সারা আরবের নিয়োগ করে যখন আমরা সুস্থ থাকবো তখন আল্লাহ তাআলা এই যে আমরা চোখে যেগুলো দেখতেছি ব্যবসা চাকরি কৃষি খাবার রাষ্ট্র পরিচালনা এসবই দুইটা রোগ আছে, ভালোর দিকও আছে খারাপের দিকও আছে। এই ব্যবসা আপনাকে শেষ করে দিতে পারে, এই চাকরি আপনার জীবন নাশের কারণ হয়ে যেতে পারে, চাকরি করতে অপমান হয়ে যেতে পারেন। মেরে মস্তরা অসুস্থ বুজুর্গ এর কোনোদিনই নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যখন যেভাবে ব্যবহার করতে চাইবেন ওইভাবে ব্যবহার হবে। আমার ব্যবসায় আমার জীবনে সুখ শান্তিও নিয়ে আসতে পারে, আমার জীবনে অশান্তিতেও ভুলে দিতে পারে, সম্পদ আমার দুর্গকে পূরণ করতে পারে, সম্পদ আমার গলার বিপদের মালাও হতে পারে, বিপদের হাত মুসিবতের হাত হয়ে যেতে পারে। তো মেরে মস্তরা অসুস্থ বুজুর্গ কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিতে আল্লাহ তাআলা সাকালে দিতে ওইটা শুধুমাত্র একটাই দিক, যেটা করার জন্য বলছেন ওইটার দিক একটা, যেটা না করার বলছেন ওইটার দিক আর একটা। মেরে মস্তরা অসুস্থ বুজুর্গ যখন থেকে আমরা মেহনত করতে থাকবো আমাদের ঈমান বলবে, আমাদের ঈমান বলবে, তখন আল্লাহ তাআলা কি বলেন, যার ঈমান বলল সে তো কামিয়াব হয়ে গেল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমান বলবে তো কামিয়াব হয়ে যাবে, তাকওয়া হয়ে যাবে তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়াকে তার জন্য মুসাক্ষর করে দেবেন। আল্লাহ তাআলা নিজে বলেন কোন জনপদ কোন জনপদের অধিবাসীরা যদি ইমানওয়ালা তাকওয়ালা হয়ে যেত আসমান ও জমিনকে আল্লাহ তাআলা তাদের তাবে করে দিতেন, অর্থাৎ ইমান আর তাকওয়ার মাধ্যমে বান্দা জীবন থেকে যখন শুধু এটি প্রকাশ পেতে থাকে যে আল্লাহ যেটা চান ওইটা করে এইভাবে চান ওইভাবে করে, আল্লাহ আমার জীবনের থেকে যা চান তাই যখন আমি করতে থাকবো যেইভাবে চান ওইভাবে যখন করতে থাকবো, তো মেরে মহতারা সত্তর বুজুর্গ আল্লাহ তারা গাইবের থেকে আমার ভিতরে তাকে দৌড় দান করবেন, তাকে দৌড় দান করার পরে আমার দৌড়তার হাততের ব্যাপারে আমার দৌড়তার হাততের ব্যাপারে আল্লাহ তালার কাছে আমার দোয়া এমন কবল হয়ে থাকবে যে আমি যেটা আল্লাহ তালার কাছে চাইব দরখাস্ত করব বলবো আল্লাহ তালা ওইটি করে দিবেন। মেরে মহতারা সত্তর বুজুর্গ প্রথম হল দিনের মেহনত, মেহনতের দ্বারা ঈমান হাসিল হবে, ঈমানের মেহনতের দ্বারা ঈমান হাসিল হবে, ঈমানের ঈমান হাসিল হওয়ার পরে আমাদের জিন্দেগি মানুষের সামনে আসবে, আমাদের দ্বারা মেহনতের দ্বারা বান্দা দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার গ্রহণযোগ্যতা পাবে, আর আল্লাহ তাআলার কাছে যখন দোয়া কবুলিয়তের যোগ্যতা গ্রহণযোগ্যতা পাবে দোয়া তারা বান্দার দুর্বল প্রভাবে এই কথাটার মধ্যে কোনো রকমের কোনো ভুল নাই। কিন্তু মেরে মহতরম দোস্তর বুজুর্গ মেহনত মেহনত করে উপার্জন টাকা পয়সা বাড়ি ঘরে উপার্জন তারপরে দুর্বল প্রভাব হইতে পারে ওই মাল আমাকে জানবো আর আরো দিতে পারে এইটার সাথে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। এই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ আমরা সকলেই এই তরতিবে নবীওয়ালা তরতিবে চলে আসি, এই মেহনতের যে চাকরি সীমানা আছে এই সীমানার মধ্যে নিজেকে নিয়ে আসি, এই সীমানার মধ্যে নিজেকে নিয়ে আসি, তিন চিল্লা চিল্লা মাসের তিন দিন রোজানা দুই গাছ সপ্তাহের দুই গাছ রোজানা দুই তালিম আর এর ফেরতে আমাদের পাবন দিন এই ধারায় চাকরি এই চক্রের মধ্যে আমাকে নিয়ে আসি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলার কাছে আমার গ্রহণযোগ্যতাকে বাড়াই দিবে, আল্লাহর কাছে যখন আমি গ্রহণযোগ্যতা পেয়ে দেবো তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ আসমানের জমিনের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেবেন, আল্লাহ তাআলা ওয়াদা যে আল্লাহ তাআলা রসূলকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং রসূলদের উপরে যে যারা ঈমান আনবে তারাও তাদেরও তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, কতদিন পর্যন্ত সাহায্য করবেন এও মায়াকুমুল আশহাব কিয়ামত পর্যন্ত বিচারের দিনে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, জীবনের আমরা সাহায্য کہتے ہیں بھائی میرے بھائیوں دوستوں عزیزوں بزرگوں، تین زندگیوں میں آئے اس کی پہلی بنیاد جس طرح ایمان بتلایا، اسی طرح اس کی دوسری بنیاد جیسے میں نے وہ حدیث پڑھی ہے مثال کی حضور نے، وہ ساری دوسری بنیاد، اور تیسری بنیاد الدین النصیحہ، دین سراسر نام ہے ہر ایک کا بھلا چاہنا، ہر ایک کی خیر خواہی۔ مجھے ایک واقعہ یاد آتا ہے، جب ہندوستان میں مغل حکومت کی اور اس کا بادشاہ بھی، اور وہ بادشاہ بھی جو دیندار خوف خدا رکھنے والے قرآن حدیث کی خدمت کرنے والے، سلطنت بھی چلا رہے ہیں قرآن حدیث کی خدمت بھی کر رہے ہیں، حضرت عالمگیر اورنگزیب رحمت اللہ علیہ، ایک موقع پر جب جنوب ہند کی ریاستیں ان کی فوجوں نے فتح کر لی، وہاں کا جو سربراہ تھا وہ گھبرا گیا، میرا کیا ہوگا، اپنی ماں کے پاس گیا، ماں میں اس وقت بہت پریشانی میں ہوں، کیا کروں کچھ سمجھ میں نہیں آتا۔ وہ سربراہ بھی اس کے پاس بھی ایمان تھا نہ اس کی ماں کے پاس ایمان تھا، اس کی ماں نے یوں کہا کہ بیٹا تو مشورہ کر لے، بیٹا تو مشورہ کر لے۔ اماں میں مشورہ کس سے کروں؟ اس کی ماں نے یوں کہا تھا اورنگزیب سے، عالمگیر سے مشورہ کر، وہ تو میرا دشمن ہے۔ ہاں بیٹا لیکن سن، ان کے نبی کی تعلیم ہے المستشار المختار، جس سے مشورہ کیا جائے وہ امانتدار، تیری اس کی دشمنی اپنی جگہ، لیکن جب مشورہ لے کے جائے گا، رائے مانگے گا، مشورہ مانگے گا، وہ اپنے نبی کی تعلیم کی روشنی میں تجھے پوری امانتداری کے ساتھ مشورہ دے گا۔ یہ ہے کہہ رہا ہے، ان زندگیوں میں جب آتا ہے، اس لیے بابا جی صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے ہماری محنت کے بنیادی اصول اخلاص، آپس کی اجتماعیت اور باہمی مشورہ، اور پھر اسی مضمون میں فرمایا اگر یہ تینوں باتیں نہ ہوئی یا تینوں میں سے ایک نہ ہوئی، بڑا خطرہ ہے کام کے لیے بھی، کام کرنے والوں اگر ہمارے مشورے امانتداری کے ساتھ، اس لیے تو ہمیں مشورہ جماعت دی گئی، جس طرح ہر ایک کو اپنی ذاتی زندگی، گھریلو، کاروباری، سماجی، انفرادی، اجتماعی، ہر ایک کو نبی کے نمونے پر لگی ہے، اور ہر ایک کی زندگی نمونے پر آ جائے، اس کی جیسے پڑھنے کے لیے مدرسے، مکتب، ڈاکٹری کے لیے ان کے تعریف، انجینئرنگ کے لیے ان کے تعریف، کہ ہر ایک کی زندگی نبوت کے نمونے پر آ جائے، اس کے لیے مسجدیں ہیں، کہ اس مسجد وار جماعت کے ذریعے مسجد مسجد نبوی کے نمونے پر آ جائے، کہ مسجد نبوی کے نمونے کی بنیادیں کیا تھی، تعمیریں جتنی شاندار ہو لیکن بنیادیں کھوکھلی ہو، ہر وقت تعمیر اور تعمیر میں رہنے والے سب خطرے میں، مسجد نبوی کی بنیادیں دشمن تھے، جہنم کے کنارے کھڑے تھے، محمد صلی اللہ علیہ وسلم نے آ کر تمہیں ایمان کی مجلسوں پر تعلیم کے حلقوں پر ذکر کے حلقوں کی تلاش محمد صلی اللہ علیہ وسلم کھل کر رہے ہیں. وسکل نفس کا معلوم یدعون ربهم بالغداۃ والعشی. جب آپ پر یہ آیت نازل ہوئی پیارے نبی زاکرین کے پاس پیدا کرو تلاش کر رہے ہیں کون جاتے تعلیم کے حلقے میں تشریف فرما ہے. انما بعثت معلما. ایک جگہ صحابہ بیٹھے ہوئے ذکر کر رہے ہیں. کیا کر رہے ہو؟ ذکر کر رہے ہیں. اچھا میری امت میں وہ لوگ جن کے پاس بیٹھنے پر لوگ مجھے کہہ رہے ہیں دل کیسے جڑے جو اوشی خزرجی کی سنت دیکھنے کو تیار نہیں جن کے ہاتھ کی سب سے بڑی بہادری مرد مقابل کو قتل کر کے کھوپڑی کا پیالہ نکال کے مرے کا خون بھر کے پینا اب وہ دنیا سے رخصت ہو رہے ہیں تلاش ہو رہی ہے شہیدوں میں نہیں ہیں زندوں میں نہیں ہیں کہاں گئے کیا ہوا کہاں گئے کیا ہوا. تلاش کرتے کرتے ایک جگہ زخمیوں میں پڑے ہوئے ہیں پانی لے کر پہنچے. ہر ایک کا بھلا چاہنا دین جب آتا ہے معاشرت پر اس کے اثرات قائم ہوتے ہیں معاملات صاف ہوتے ہیں احراف بڑا ہوتے ہیں دنیا بھی بنتی ہے آخرت بھی بنتی ہے. مرتے مرتے بھی دوسرے کا بھلا چاہ رہے ہیں. اشارہ کریں میرے پڑوسی کو یہ بڑی صلاحیتوں کا ہے بڑی استعدادوں کا ہے اس کی زندگی بچ گئی تو دین کا بہت سارا کام کرے گا. اسی لیے مولانا شاہ صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے ہمارے کام کے بنیادی اصولوں میں مردم شناسی موقع شناسی لوگوں کو سمجھو پہچانو ان کی استعدادیں ان کی صلاحیتیں اسے ٹھکانے لگاؤ یہ تو میرا نہیں ہے تو اس کا ہے. یہ تو مسجد غرار کی بنیادیں ہیں وہاں بھی مسجد ہے. الذین تحروا مسجدا ضرارا وکفرا وتفریقا بین المؤمنین. یہ وہ مسجد غرار ہے جہاں گروپ بنتے ہو جہاں تانے سیکھی جاتی ہو. نہیں یہ نہیں بالکل نہیں یہ تو مسجد غرار ہو جائے گی. ہر ایک کو محمد صلی اللہ علیہ وسلم زندگی کے نمونے پر آنا ہے. ہر ایک اس نمونے پر آئے اس کے لیے مسجد مسجد ہے اور مسجد کا کام اس مسجد کی بنیادوں میں واللہ بین قلوبہم. کیا فضائل بیان ہو رہے ہیں دہلی سب کے فضائل بیان ہو رہے ہیں تقدیر الا کے فضائل بیان ہو رہے ہیں سب کو بناؤ اور شیشہ پیرائی دیوار کی طرح کھڑے ہو جاؤ. اور بھی چلے آ رہے ہیں میری سب نہ چھوٹ جائے. ادھر سے حضرت بھی آئے یہ بھی کھڑے وہ بھی کھڑے کلے سے کندھا ملاؤ جو صورت دیکھنے کو تیار تھی کہ مسجد نبوی کے نمونے پر مسجدیں جب آئیں گی جب اس میں دلوں کا جوڑ ہوگا ایک دوسرے سے محبت ہوگی صلاحیتوں کو پہچانا جائے گا مشورہ صحیح رخ سے ہوگا. اسی لیے ماں سید احمد خان صاحب رحمت اللہ علیہ نے ایک پٹوا خصوص لکھے تھے پرانا پرانا اس میں لکھا تھا رائے دینے والا کوئی اپنی رائے کو وحی نہ سمجھے ہر وقت ڈرتا رہے اپنی رائے پر اصرار نہ ہو. میں نے عرض کیا میرے دوستو ایک کام ہے ایک محنت ہے نبوت کی میراث ہے جس کا وارث امت کا ہر فرد ہے. انبیاء صالحین کی محنت بعضوں کو ایک گھر کے لیے بعضوں کو شہر کے لیے بعضوں کو قوم کے لیے بعضوں کو ایک تعداد کے لیے ہمیں وہ ساری محنت دے دے کر محمد صلی اللہ علیہ وسلم والی فکروں کے ساتھ آپ کے اپنے دلوں کو ایسا کھینچا تھا کیا میگنیٹ اور مقناطیس لوہے کو کھینچتا ہوگا جو محمد صلی اللہ علیہ وسلم مسجد کے اعمال نے دلوں کو کھینچا تھا. گاؤں کا آدمی آتا ہے پوچھتا ہے ایکم محمد, تمہارا محمد کون ہے؟ حاضر, حضور نے اپنا تعارف کرایا تو آپ کس بات کی دعوت دیتے ہیں؟ یہ مسجد کا عمل بتلا رہے ہیں حضور, ان تشہد لا الہ الا اللہ, ایمان اللہ رسول پر, نمازوں کا قائم کرنا, رمضان کے روزے رکھنا, مال کی زکات دینا, حج کرنا. مسجد نے بتا رہے ہیں মারামারি কাটাকাটি খোলাখুলি চলতেছিল, একজন আরেকজনের জানের দুশ্মন ছিল, কখন আওয়াজরা খাজনাদোলাদেরকে বাগে বাইবে, কখন খাজনাদোলা আওয়াজওয়ালাদেরকে নিয়ন্ত্রণে নিবে, আর তাদের বড় বড় সর্দারদেরকে খুন করবে, কতল করবে, আর তাদের মাথার খুলির মধ্যে দিয়ে তাদের রক্ত নিয়ে পান করবে, এটার অপেক্ষায় থাকতো সর্বক্ষণ। কিন্তু এই মসজিদের কেন্দ্র করে যখন এই মেহনতটা চালু হয়ে গেল, মসজিদকে কেন্দ্র করে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহনতকে চালু করলেন, তখন তাদের মধ্যে একটা দৃষ্টান্তমূলক মহব্বতার ভালোবাসার সৃষ্টি হয়ে গেল, দৃষ্টান্তমূলক ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা নিজে বলেন যে তোমরা ওই সময়টাকে স্মরণ করো, ইজকুন তোমা আদান যখন তোমরা একে অপরের রক্ত সদস্য দুশ্মন ছিলে, আল্লাহ তাআলা এই মসজিদ ভিত্তিক মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের একেবারে একে অপরকে অন্তরের বন্ধু অন্তরঙ্গ করে দিছে, তোমাদের মধ্যে আর কোনো বিভেদ নাই। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, মশার একটা বড় জরুরি জিনিস, মশার মধ্যে কোন রকমের পক্ষপাতিত্ব করা যাবে না, হক যেতে হেঁটে কি বলতে হবে। বলে যে একটা ঘটনা মনে পড়ে গেল আমার, এক জমানাতে এই ভারতবর্ষের শাসন ক্ষমতা তখন মোগলদের হাতে ছিল, মোগলরা এই ভারতবর্ষকে শাসন করত, ওই সমস্ত বাদশারা ছিলেন যে একদিকে তারা শাসক ছিলেন, আর একদিকে তারা দিনদার ছিলেন, তারা আলেম ছিলেন, কোরআন হাদিসের এলেম তাদের কাছে ছিল, এলেমের রশ্মিতেই তারা এই রাজত্বকে চালাইতেন, ব্যক্তি জীবনেও তাদের দিনদারি ছিল, আর সারা দেশের মধ্যেও দিনকে সামনে রেখে তারা রাষ্ট্র চালাইতেন। বলে যে বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জমানাতে ওই ভারতের ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলের ছোট ছোট কিছু জায়গায় ছিল জমিদারি, এগুলা মুসলমান মোগল সেনাপুর মোগল সৈন্যবাহিনী যখন আস্তে আস্তে এগুলাকে দখল করা শুরু করল, তারা খুব প্রেশার হয়ে গেল, একজন প্রেশার হয়ে তার মার কাছে দৌড়ে গেল যে মা এখানে কি করব, আমার জমিদারি আমার সুবাদের সুবেদারিতে চলে গেছে, এখানে কি করব। কারণ তার নিজের কাছেও দিন ছিল না, অবসলমান ছিল, তার মার কাছেও দিন ছিল না, যার কাছে দিন নেই সে কি পরামর্শ দিতে পারে, তার পরামর্শ দ্বারা কোনো ভালো জিনিস উজুদে আসতে পারে না, কারণ ভালো জিনিস যদি তার পরামর্শ দ্বারা উজুদে আসতো তা নিজের জন্য সে ভালো চিন্তা করতে পারত, যে নিজের জন্য এবারকে নির্বাচন করে নিতে পারে নাই, সে আজ নিজের জন্য কি ভালো চিন্তা করলো। তার মা বললো যে আমি তো তোমাকে মশার, আমি তো তোমাকে বলতে কিছু সমাধান দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি তুমি পরামর্শ করো। তো ছেলে বললো যে মা কার সাথে পরামর্শ করবো, মা বললো যে তুমি ওই বাচ্চা আলমগীর আওরঙ্গজেবের সাথে দিয়ে পরামর্শ করো। বলে হ্যাঁ হ্যাঁ, তার কারণে তিনি তুমি এই বিপদ, তার লোকজনে তো সব দখল করে নিয়ে দিতেছে, তার সাথে পরামর্শ করতে গেলে কি হবে। বলে দেখো তার সৈনিকরা তোমার এলাকা দখল করতেছে, এটা আলাদা জিনিস, তার কাছে শক্তি অনেক বেশি, তোমার কাছে কম, এটা আলাদা জিনিস, অন্য কথা। কিন্তু যখন তুমি তার কাছে পরামর্শ চাইবে তখন এই চেহারা তার থাকবে না, এইরকম তাকে তুমি দেখবা না, কারণ তার নবী বলে গেছেন যার কাছে মশালা চাওয়া হয় সে আমার কাজ, সে জানা সত্ত্বে যে মশালা চাইলে তার কোনো ক্ষতির পরামর্শ দিতে পারবে না, সে আমারও কাজ হয়ে যাবে, তার নবীর শিক্ষা। তো মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ, নবী এইভাবে শিখাইছেন সাহাবাদের মধ্যে, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করছেন, কয়েকজন অবস্থানের দ্বারে যে কোনো মুসলমানের কাছে পরামর্শ চাইলে সে আমানতের খেয়াল করতে পারবে না, এর ক্ষতির কোনো পরামর্শ দিতে পারবে না। এই জন্য মশালা এতখানি গুরুত্ব, যে যারা মশালা দিবে, যে মশালা চাইবে, মশালার বিষয় এই সব কিছু এতখানি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে মশালা যার কাছে চাইবে তারও অনেক দায়িত্ব, যে মশালা চাইবে তারও অনেক দায়িত্ব, মশালা অনেক গুরুত্বপূর্ণ। যার করে একবার হাজুর মালা আছে ধামদ খান রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিনের চিঠি লিখছিলেন, যে মশলা তো বসে যারা রায় দেয় তারা যদি নিজের রায়কে ওহি মনে না করে, নিজের রায়কে তো ওহি মনে না করে, রায় যে দিতেছে তার দায়িত্ব হয়েছে যে আমার যেটা মনে আসছে এটাকে আমি বলছি, বাকি সামনে কি হবে ওটা ফাইনাল করা তার যে তার জন্য। তো মেরে মস্তরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবমীর মাহাবের মধ্যে এনে মসজিদে নবমীর মাহাবের মধ্যে এনে এই জিনিসগুলোকে শিখাইছেন, ইমানের মেহনত করাইছেন, মসজিদে নবমীর আশেপাশে দাওয়াতে মেহনত করাইছেন, কোরবানির মধ্যে হাতের উপরে উঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হয়ে তালিবের হালকা বসছেন, এলেম শিখাইছেন তালিবের হালকাতে। যেমন এখন যদি এলেম শিখতে হয় তাহলে কোথায় যে শিখতে হবে, ওই এলেমের জায়গাতে দিয়ে শিখতে হবে, মক্তবে দিয়ে শিখতে হবে, মাদ্রাসাতে দিয়ে শিখতে হবে। আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পয়সা কামাই করা শিখতে চায় তাহলে ওদের যে তর্তিব আছে ওই তর্তিব তাকে জানতে হবে, শিখতে হবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যদি ইমানকে নিজের ভিতরে পোক্তা করতে চাই আর ইমানের যে ফলাফল নিজের জীবনে পারিপার্শ্বিক ভাবে চতুর্দিকে যদি দেখতে চাই তাহলে তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ আমাদেরকে এই মশারত যে দৌলত আমাদেরকে দেওয়া হয়েছে এই মশারত দৌলতকে নিয়ে আমাদেরকে মসজিদে যেতে হবে, মসজিদের মধ্যে হালকা লাগাতে হবে, যে হালকা নদীতে জলানাতে লাগছে ওই হালকা আল্লাহর কাছে এত পছন্দের হালকা ছিল, এত পছন্দের হালকা ছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন আপনি যান অসমিল্লাহ সাকামার লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, আপনি যান তাদের সাথে বসেন যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার জিকিরে বসে আছে, আল্লাহ তাআলার জিকির করতেছে তাদের কাছে যে বসেন। তো মেরে মহতরম বুজুর্গ, এই সমস্ত নূরানি আমালের হালকা যখন মসজিদে চলতে থাকবে সব কিছু সমাধান মসজিদ থেকেই হইতে থাকবে, জামাতের আসা যাওয়া পরামর্শ সব কিছু মসজিদে হইতে থাকবে, দিন সম্বন্ধে যে দাঁড়াতে চাইবে সেও মসজিদে আসবে, জানা ব্যবহারও মসজিদে থাকবে। হ্যাঁ, দিন সম্বন্ধে দাঁড়াতে আসতেছে বাইরের থেকে, আর সকালের মধ্যে এমন একটা একাত্মতা যে একেবারে একাকারই হয়ে গেছে, আমরা তো দেশে চিনতে পারতেছে না যে নবীকে সে জিজ্ঞেস করতেছে মানবেন কোন মোহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদকে জিজ্ঞেস করতে বাধ্য হইতেছে, কোন পার্থক্য নাই, উচ্চলিস নাই, আলাদা কোন সার নাই। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমান সম্বন্ধে জানতে চাইতেছেন, ইসলাম সম্বন্ধে জানতে চাইতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইমান হলো أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله إتهر إيمان كان قولي تكي إيماني حكما قولت سن جتبي نماز كي أغاي كرو روزا راكو مال زكاة كرو حوض كرو تنبي تي أولي بولت سن تعالو كسو ولنا آيتي ولعنو كسو ولنا آيتي আমি যা শুনলাম এর মধ্যে একটু কমাবো না, এর মধ্যে আর বাড়াবো না, যা বলছেন আমি তাই করবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা যা বলছে যদি সত্য হয়ে থাকে, অর্থাৎ আমার কাছ থেকে যেটা শুনলো এর মধ্যে যদি কমে বেশি সে না করে, তাইলে দুনিয়াতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাইলে এই লোকটাকে দেখো। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আরেকটা কথা বলছেন যে এই দাওয়াতের দেহাদের ওই আগের যে দুনিয়ার আর করে দেখলাম ইস্তেমাইয়াত মশহুরাত দুনিয়াদের সাথে আরেকটা বুঝিয়ে দেওয়া আছে, সেটা হলো মদ্যসাহী চিন্তা হবে, মানুষের পার্থক্য থাকে, কে কেমন এটাকে জানতে হবে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, সব মসজিদকে একরকম মনে করলে হবে না, ওই নবীকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে ওইটা ওদের মসজিদ, ওই মসজিদে আপনি যাবেন না, ওইটা হলো মসজিদে জায়গাটাকে তো মুসলিম অসরা হয় না, মাথা পিছু একদের মাথা ধরে এক জায়গাতে মুসলিম অসরা হয় না, মন্ত্র করে নির্ভর করতেছে যে মশলা ষড়যন্ত্র, শুধু মসজিদ নামে বানাইলেই মসজিদ হয় না, আল্লাহ তাআলা বলতেছে যে এটা হয় না ষড়যন্ত্র মসজিদ ক্ষমতা, আপনি এখানে কখনো যাবেন না, আপনি এখানে যাবেন না। মেরে বস্তরা এই মেহনত করা আমাদের জন্য এই জিনিসে ইউজ নিতে এই পার্থক্যটাও তারা থাকা লাগবে, লোকটাকে চিনতে হবে জানতে হবে, Yeah! درد آپ کو بھی ہے, ہماری محنت کا میدان صرف ہم نہیں ہیں, اپنی ذات سے لے کے امت کا ایک ایک فرد اور یہ امت اور اس کا ہر فرد پورے عالم کا ذمہ دار ہمارا دین بنے, ہر ایک تاجروں کا, کاشتکاروں کا, حاکموں کا, پبلک کا, عوام کا, حواس کا, ہر ایک دین بنائے اور ہر ایک دین کی محنت کو لے کر عالم کے چار کونوں میں. مجھے یاد ہے اسی قومی کا اجتماع تھا, ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمۃ اللہ علیہ جب اجتماع ختم ہوا اشر کا کریز چلے گئے, اشر کے بعد حضرت تشریف فرما تھے, نئے پرانے چھوٹے بڑے مختلف ملکوں کے حضرت کے پاس بیٹھے, حضرت نے ایک بات فرمائی, اس صدی میں دعوت کی عظیم و شان محنت اللہ کی بہت بڑی نعمت ہے. پھر دوسرا جملہ فرمایا, اللہ کا دستور و قانون ہے جو اس کی نعمت کی قدر کرتا ہے نعمت کو بڑھاتا ہے. پھر فرمایا, ہر نعمت کی قدر دانی ماں باپ کا سایہ اولاد کے لیے نعمت ہے, گھر کی نیک بیوی نعمت ہے, نیک صالح اولاد نعمت ہے, اچھا پڑوس نعمت ہے, علماء کرام و مشائخ کا وجود نعمت ہے, ہر نعمت کی قدر دانی. فرمایا, اس نعمت کی قدر دانی کیا ہے؟ فرمایا تھا, اس نعمت کی قدر دانی دعوت کی ساری شان محنت اور اس نعمت کی قدر دانی اس کے تقاضوں پر اپنی جان و مال کو چھوڑ دینا, یہ اس کی قدر دانی ہے. جانے چرا لو, مال بچا لو, یہ اس کی ناقدری. بنگلہ دیش والے جتنا ناز کریں, آپ کو معلوم ہے آپ کے در پر کون ہے, کن ملکوں کے لوگ ہیں اور کن مجاہدوں کے ساتھ, کن قربانیوں کے ساتھ آپ کا یہ مجمع, کن مجاہدوں کے ساتھ یہ, کن قربانیوں کے ساتھ ان کی کیا قدر ہے؟ جس طرح دین نعمت ہے, دعوت نعمت ہے, اس کی نسبت پر آنے والا مجمع اور اس کا ایک ایک فرد نعمت, ان کی قدر دانی, ان میں گھسنا, ان کی خوشامد کرنا, ان کی تشکیلیں کرنا, اگر کوئی پھر اور نقل نہیں ہے اس کے آگے کی ترتیب بنانا, عزائم ہوں, ارادے ہوں, نیتیں ہوں, نقل اپنی ذات سے اپنی جان و مال کو. اسی لیے اللہ کا واسطہ دیتا ہوں, اللہ کا واسطہ دیتا ہوں, رحم کھاؤ اپنے پر, رحم کھاؤ اپنی اولاد پر, اور رحم کھاؤ محمد صلی اللہ علیہ وسلم کی اس امت پر جس کے لیے یا حی یا قیوم کی صلاحیت, جس کے لیے گھنٹوں کا رونا تھا, جس کے لیے بلیوں کا ورم تھا, جس کے لیے دلال کی شہادت تھی, جس کے لیے اپنا سب کچھ آپ نے لگایا, آپ کے گھر کے چلے بجھے, 11 گھروں کے 2 مہینے تک 3 چاند دیکھے گئے, چولا جی جلا. یاد کرو حاضر و انصار کے مجاہدوں کو, قربانیوں کو, ان کی برکت سے چلتے چلتے چلتے ہم جیسوں کے ہاتھ سے یہ محنت آئی ہے. خدا ہمیں اس محنت کی راہ میں مرنے کے لیے, اس کے ہر تقاضے پر جان و مال لگانے کے لیے قربان اور قبول فرمائے. اللہ کے لیے کوئی مشکل نہیں ہے, اس کے یہاں رنگ, زبان, علاقہ, برادری, خاندان یہ نہیں دیکھا جاتا. جس میں جتنی سچی طلب ہوتی ہے, صحابہ کی ساری طلب کی کمال, جس دن سے ایمان ملا تھا اس ایمان کے تقاضوں پر ہر مٹا, اسی پر ان کو اللہ نے اتنا اونچا کیا تھا. اللہ

প্রতিটা নিয়ামতের কদর করা। আর আল্লাহ তাআলার নিয়ম হলো বান্দা যখন কোনো নিয়ামত পায় আর নিয়ামত পাওয়ার পরে কদর করে, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ওই বান্দার জন্য আরো বাড়াই দেয়। মেরে মোস্তফার এই যে আমাদের এই বিশাল মজমা এখানে একত্রিত হয়ে যাওয়া, এখানে নতুন প্রাণের একত্রিত হয়ে যাওয়া, আর এখানে যে আমাদের বিদেশি মেহমান একত্রিত হয়ে পড়ে আছেন, এ আল্লাহ তাআলার বহু বড় নিয়ামত। এই নিয়ামতের টাকাটা কি, সমস্ত নিয়ামতের একটা টাকাটা থাকে। মা বাবার মায়ের মহব্বত একটা নিয়ামত, স্বামী স্ত্রীর মিল মহব্বত একটা নিয়ামত, সন্তানেরা মা বাবাকে শ্রদ্ধা করে ভক্তি করে একটা নিয়ামত। এই নিয়ামতের একটা টাকাটা আছে। আমাদের এই নিয়ামতের টাকাটা কি, আল্লাহ তাআলা দূর দূরান্তর থেকে বিভিন্ন বিভিন্ন পেশা আর বিভিন্ন ব্যস্ততা ব্যস্ত থাকা মানুষদেরকে আল্লাহ তাআলা এই ময়দানে একত্রিত করে দিলেন। এই টাকাটা কি, এই টাকাটা হইল এক একজন মানুষকে আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে নিয়ামত হিসেবে আমাদেরকে পৌঁছাইছেন। এক একজন মানুষের সাথে কথা বলা, এক একজন মানুষকে দাওয়াত দেওয়া, এক একজন মানুষকে বুঝানো, এক একজন মানুষকে নবী আলাইহিস সালামকে গ্রহণ করে নেওয়ার জন্য, মেনে নেওয়ার জন্য, এই নবী আলাইহিসকে করার জন্য তাকে নগদ নগদ তৈরি করা, এটা হলো এই নিয়ামতের কদর। মেরে মস্তান বুজুর্গ এই কথাটা হাসুদ্দিন রহমতুল্লাহ বলছিলেন। একবার এই টঙ্কির মাঠের ইস্তেমার পরে দোয়া তখন হয়ে গেল, সন্তান চলে গেল, হাসুদ রহমতুল্লাহ আসন আমাদের জন্য বের হইলেন। তারা ছিলেন তারা দেশি বিদেশি, তারা হাসুদ রহমতুল্লাহের সামনে বসলেন। বসার পরে এই কথাটা হাসুদ রহমতুল্লাহ বলছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত বান্দা পায় সমস্ত নিয়ামতের জন্য একটা কত দাঁড়িয়ে আছে। মেরে মোস্তফা দোস্ত, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিচ্ছেন, দেশি বিদেশি কত মানুষকে আল্লাহ তাআলা, কত ভাইকে আল্লাহ তাআলা এখানে একত্রিত করে দিচ্ছেন, এই নিয়ামতের কদর হলো। এই নিয়ামতের কদর হলো নিজের টাকাটা যখন আসবে আল্লাহ হস্ততে বের হওয়া, টাকাটার সময় নিজেকে নিজের জানতে বাঁচানোর জন্য চেষ্টা না করে সাথে সাথে লাম্বাই করে দাঁড়াই যাওয়া, এটা হলো এই নিয়ামতের কদর। কি বলেন, আমরা বের হয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়, আমাদের মধ্যে জান বাঁচানোর কোনো প্রবণতা যেন না থাকে। এইখান থেকে আমরা টাকা দেওয়ার বের হয়ে সারা দুনিয়াতে ঘুরে ঘুরে যে উম্মত হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে গেছিলেন এই দাওয়াতের মেহনত, সেটা হলো দাওয়াতের নিয়ামত। এই জামানার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের সিলসিলায় আমরা এখানে একত্রিত হয়েছি। আর এই নিয়ামতের কতকালে হলো টাকার মধ্যে বের হয়ে যাওয়া, বের হয়ে যে সারা দুনিয়াতে পুরীতে গলিতে গলিতে যেখানে যেখানে মাল্লা সত্তা বসবাস করে সেখানে যে আবার তাদেরকে জাগ্রত করা, আবার তাদেরকে নবীর আয়িত দিনের উপরে, যে দিনের উপরে নবী উম্মতকে রেখে গেছিলেন এই দিনের উপরে উঠানোর জন্য চেষ্টা করা। মেরে মোস্তফা দোস্ত বুজুর্গ এইটা এইটা পদ্ধতি তো আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, কারণ এই উম্মতের কোন কামই একাকে কাম না, এই উম্মতের ইজতেমাই উম্মত, সবকিছু একত্রিত সবাইকে সবাইকে নিয়েই করতে হবে। আর তাই তৈরি হয়, তাই হলে চিন্তা একেবারে সম্পূর্ণ আল্লাহর সামনে সরে যাওয়া, নিজের কোনো অস্তিত্ব না রাখা, কপালকে আল্লাহ তাআলার কুদরতে পায়ের মাঝখানে দিয়ে দেওয়া, মেরে বর্তমান অসুস্থ বুজুর্গ, এই হল এই মজবার তাকাদা। আর এই হল দাওয়াতের কাজের তাকাদা যে আমরা ওই ইমান শেখার যে তরিকা পদ্ধতি বলা হল এবং ইমান শেখার পরে যে সমস্ত করণীয় এইটাকে নিয়ে সারা দুনিয়াতে ছড়ায় পড়া প্রদর্শন আছে বলে ভাই হিম্মত যা যা বাহিনীর